এই আকানগর জামে মসজিদে অত্যন্ত মোবারকময় ফজিলতময় তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই বৃষ্টি বাদলের মধ্যেও আমরা দূর দূরান্ত থেকে বিভিন্ন স্থান থেকে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র ঘর মসজিদে সমবেত হয়ে কোরআনে কারিম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে হয়েছে। আমরা এই আলোচনাগুলো কোরআন এবং সুন্নার এই কথাগুলো যদি আমরা আমল করতে পারি তাহলেই আলহামদুলিল্লাহ আজকের এই মোবারকময় তাফসিরুল কোরআন মাহফিল আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে এই আলোচনাগুলো এবং মাহফিলের শেষ পর্যন্ত যে আলোচনাগুলো হবে সবগুলো আলোচনার উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, ওয়াজ মাহফিল বা তাফসিরুল কোরআন মাহফিল এটি হলো একটি এলমি মজলিস, এটা হলো এলেম শিখার একটি মাধ্যম। এলেম শিখার অনেকগুলো মাধ্যম আছে, বিভিন্ন মাধ্যমে এলেম শিখতে হয়, আর এলেম শিখাটা একজন মুমিনের মৌলিক কাজ, কারণ ইসলামটা এমন এটা এলেম ছাড়া চলতে পারে না। ইসলামের একটি এবাদত এলেমবিহীন পালন করা যায় না, যে কোনো কাজ করতে গেলেই এলেম লাগে, এমনকি ঘুমাইতে গেলে রাত্রে সেখানেও এলেম লাগে, না হয় পশু পাখির ঘুম আর মানুষের ঘুমে পার্থক্য থাকে না। যদি এলেমবিহীন জাহালতের সাথে কেউ ঘুমায় তো তার ঘুম আর একটা গরুর ঘুম, একটা ছাগলের ঘুম, একটা কুকুরের ঘুম কোনো পার্থক্য নেই, আর যারা এলমের সাথে ঘুমায় তাদের ঘুম আর অন্যান্য মাখলুকাতের ঘুমের মধ্যে পার্থক্য হয়ে যায়। ঠিক একইভাবে টয়লেটে গেলে একজন মানুষ যদি এলমের সাথে টয়লেটে যায় তাহলে তার টয়লেট এবাদতে পরিণত হয়ে যায়, সুবহানাল্লাহ। আর পশু পাখিও টয়লেট করে, মানুষও টয়লেট করে, দুইটার মধ্যে পার্থক্য হল মানুষ এলমের সাথে করে। টয়লেটে ঢুকতে হইলে বাহির হতে হইলেও অনেকগুলো এলেম লাগে, লাগে না? কোন পা দিয়ে ঢুকবেন এটা শিখতে হয়, কোন পা দিয়ে বাহির হইবেন, কোন দিকে ফিরে বসবেন, কোন দিকে ফিরে বসা যাবে না, দাঁড়ায় দাঁড়ায় করা যাবে না বসে বসে করা যাবে, ডান হাত দিয়ে করবেন না বাম হাত দিয়ে করবেন, এরকম অনেকগুলো মাসালা মাসাইল, অনেকগুলো এলেম টয়লেটের সাথেও জড়িত আছে। ইসলামের এমন কোনো এবাদত, এমন কোনো আমল নাই যেই আমলের এলেম লাগে না, এলেমবিহীন করা যায়। পৃথিবীর অন্যান্য ধর্মের এলেমবিহীনও আমল করা যায়। আপনি পূজা করতে গেছেন, এখানে কোনো এলেম শিখে পূজা করতে যাওয়া লাগে না, এলেমবিহীনই এখানে গেলে হয়। এখানে গিয়ে আপনি গান গাইতেছে নাচতেছে, আপনিও গাইবেন নাচবেন, কতক্ষণ ফুর্তি করবেন, বাস হয়ে গেছে ইবাদত। কিন্তু ইসলামের একটা ইবাদতও এলেমবিহীন করা যায় না, প্রত্যেকটা আমলের সাথে এলেম জড়িত। সুতরাং একজন মুমিন ইমান আনতে গেলেও এলেম লাগে, ইমানেরও এলেম লাগে, ইমানও এলেম ছাড়া হয় না। আমল যেমন এলেম ছাড়া হয় না, ইমানটাও আমল এলেম ছাড়া হয় না। ইমানের জন্য এলেম লাগে, আমলের জন্য এলেম লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মুহাম্মদের ১৯ নম্বর আয়াতে কারিমায় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশটাই আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম এলেম শিখো, জানো, বুঝো, ভালো করে শিখে নাও, ভালো করে বুঝে নাও। কি শিখবা, কি বুঝবা? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই, এটার এলেম শিখো। এই লা ইলাহা ইল্লাল্লাহর এলেম মানে ইমানি এলেম। আল্লাহ পাক প্রথম এলেমটা শিখতে বলছেন ইমানি এলেমের, ইমানের এলেম, ইমানের জ্ঞান। তারপরে বলছেন ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াস্তাগফির লিযামবিকা, এরপরে এলেম শিখো তোমার গুনাহের জন্য কেমনে ইস্তিগফার করতে হয়, মুমিন মুমিনাতদের গুনাহের জন্য কেমন করে ইস্তিগফার করতে হয়, ওই ইস্তিগফারেরও এলেম শিখো। সুবহানাল্লাহ, ইস্তিগফার হলো আমল, আর লা ইলাহা ইল্লাল্লাহ হলো কথা কয় না। এতক্ষণ কি বুঝাইলাম? হ্যাঁ, আমরা এখানে যা আলোচনা করব, আমি যা জিজ্ঞেস করব, একটু কথা বলবেন, মুরব্বীরা আবার মনে কষ্ট নেবেন না, একটু কথা বললে বোঝা যাবে যে আমাদের এলমি মজলিসে আমরা কিছু এলেম শিখতে পারছি। এখানে আমরা গান গাইতে আসি নাই, নাচতে আসি নাই, কোনো একেবারে কিচ্ছা কাহিনী গল্প শোনানোর জন্য আসি নাই, আসছি আমরা কিছু এলেম চর্চা করব, যে এলেমের দ্বারা আমারও যাতে কিছু ফায়দা হয়, আপনাদেরও কিছু ফায়দা হয়। তো ওই এলেম চর্চার মজলিস এটা। তো এই জন্য এলেম চর্চার মজলিসে টিচার এক ঘন্টা ক্লাস নিছে, স্টুডেন্টরা অঙ্ক একটাও বুঝে নেয়, এক ঘন্টা পর্যন্ত টিচার অঙ্ক করাইছে, একবার ৫০টা অঙ্ক করাই ফেলছে। ক্লাসের শেষে স্টুডেন্টকে জিজ্ঞেস করা হলো, একটা অঙ্কও বুঝে না, তো ৫০টা করে লাভ আছে? এক ঘন্টা ধরে একটা অঙ্কই করাক, বেশি দরকার নেই। কিন্তু ওইটাই যাতে স্টুডেন্ট ভালো করে সারা জীবনের জন্য যাতে শিখে যায়, কি বলেন, এটা ভালো না? হ্যাঁ, এই জন্য আমরা ক্লাসে যেটা আলোচনা করব, এটা যাতে শিখে যেতে পারেন, আর কোথাও কোচিং করা না লাগে, আর কোথাও প্রাইভেট করা না লাগে, আজকের ক্লাসেই যাতে আমরা শিখতে পারি, কি বলেন, রাজি আছেন? তো তাহলে ক্লাসের মাঝখান দিয়ে কিন্তু উঠা যাবে না, ক্লাস শেষ হওয়া পর্যন্ত বসতে হবে, রাজি আছেন? তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি বলছি যে আল্লাহ পাক সূরা মুহাম্মদের ১৯ নম্বর আয়াতে দুইটা জিনিসের এলেম শিখতে বলছেন। আল্লাহ প্রথম বলছেন ফা আলাম, ফালাম মানে এখানে অর্ডার, নির্দেশ, এলেম শিখো, এলেম অর্জন করো, জ্ঞান শিখো, বুঝো, জানো। কি জানবা? দুইটা জিনিস জানবা, একটা হলো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম যে জিনিসটি জানবা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম শিখবা লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ইমানের এলেম শিখবা। আর দ্বিতীয় শিখবে কি? ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইস্তিগফারের এলেম শিখবে। ইস্তিগফার মানে আল্লাহর কাছে কেমনে ক্ষমা চাইতে হয়, এটা শিখো। তো এটা হলো আমল। তাহলে আমলের এলেম, এক নম্বরে ইমানের এলেম, দুই নম্বরে আমলের এলেম, দুটার এলেমই শিখতে বলছেন আল্লাহ পাক। কারণ কি? আল্লাহ পাক এই দুইটা জিনিসের এলেম শিখতে বলছেন কেন, আর অন্য জিনিসের এলেম শিখতে বললেন না কেন বলেন তো দেখি। এই দুই জিনিসের মাধ্যমেই একজন আল্লাহর গোলাম আল্লাহর বান্দা জান্নাত পেতে পারে। জান্নাত পাওয়ার মূল উপকরণ মূল জিনিস এই দুইটা। কোরআন একাডেমি এক আয়াত নয় শত শত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আমল সালেহ করেছে তাদেরকে সুসংবাদ দিয়ে দিন। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ, তাহলে জান্নাত পাইতে হলে দুটো জিনিস লাগে, একটা ঈমান আর একটা আমল সালেহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছে আমল সালেহ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ, এই কথাটা অনেক আয়াত, একটা দুটা না, কোরআনে কারিমে শতাধিক আয়াত আল্লাহ পাক শুধু বলছেন যারা ঈমান এনেছে আর আমল সালেহ করেছে তাদের জন্য আছে জান্নাত। তাহলে জান্নাত পাওয়ার মূল জিনিস দুইটা, একটা ঈমান আর একটা আমল, আমল সালেহ। তাহলে এই দুইটারই এলেম শিখতে হবে। তাহলে এই দুইটার এলেম শিখে যদি আমল করি, ঈমানটা যদি বিশুদ্ধ করি, ঈমান শিখি আমল শিখি, তাহলে জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ, এই জন্য ইস্তিগফার কেমনে করতে হয় এটারও এলেম লাগে। এটারও এলেম না থাকলে আল্লাহর কাছে কেমনে ক্ষমা চাইতে হয় এটাও জানবেন না। এই জন্য দেখবেন আমাদের দেশে ইস্তিগফার পড়ে কিভাবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এভাবে না? কিন্তু এই এই ভাষায় যেই পদ্ধতিতে যেই ভাষায় ইস্তিগফার পড়ছি এটা এই পদ্ধতিতে এই ভাষায় মানে এই শব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ইস্তিগফার পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই, তাবেঈনে কেরাম পড়েন নাই, তাবে তাবেঈনে কেরাম পড়েন নাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পড়েন নাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পড়েন নাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিও পড়েন নাই, কিন্তু আমরা ইস্তিগফার পড়ি এইভাবে। তাহলে কেমনে পড়ছেন আল্লাহ রাসূল, কেমনে পড়ছেন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম যেভাবে পড়ছেন সেটা হলো কখনো কখনো শুধু আস্তাগফিরুল্লাহ পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন সালাম ফিরাইবেন ফরজ সালাতে তখন পড়বেন কি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর কিচ্ছু না, খালি এতটুকু। আচ্ছা, আবার মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আবার কখনো কখনো পড়তেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। আবার কখনো কখনো পড়তেন আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। আবার কখনো কখনো পড়তেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে ইস্তিগফারগুলো বলছি এগুলো সব জানেন আপনারা কি? সব জানেন? তাহলে ইস্তিগফারের এলেম এখনো শিখেন নাই। আল্লাহ পাক সরাসরি বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লি যামবিকা, কেমনে ক্ষমা চাইতে হয় এটারও এলেম শিখো, এটাও শিখিনি। আর কই আল্লাহ আমার মাপ করে দাও, আল্লাহ মনে হয় সব মাপ করে দিছে, মানে আশা করি বসে আছে, কিন্তু কেমনে মাপ চাইতে হয়, ইস্তিগফার কেমনে করতে হয়, এটারও এলেম শিখিনি। যেটা সাইয়েদুল ইস্তিগফার, সকল ইস্তিগফারের লিডার, নেতা, সে সাইয়েদুল ইস্তিগফারও পারি না। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হইলেও ইস্তিগফারের এলেম লাগে। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, এলমি মজলিসে আমাদেরকে বেশি বেশি বসা, এলমি মজলিসে বেশি বেশি যাওয়া, এটা খুব জরুরি। কারণ আপনি মরার সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহর এলেম নিয়ে না মরতে পারেন, জান্নাত পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল, ওয়া হুয়া ইয়ালামু, সে জানে, সে এলেম শিখছে, সে বুঝছে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। তাহলে যে লোকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের কথা বলছেন, শর্ত দিয়েছেন আগে, এমন অবস্থায় মরতে হবে, ওয়াহুয়া ইয়ালামু, তার এলেম আছে, এটা রাখার কিছু নাই, কিছু একটার উপর রাখে, ওয়াহুয়া ইয়ালামু, তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে এই কথা বলেন নাই। কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ওরা আমার কথা মনে বুঝে নাই, কি আমার কথা বুঝতেছেন? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেন নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরে গেছে সে জান্নাতে, এই কথা বলেন নাই। বলছেন কি, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু, যে এমন অবস্থায় মরল সে জানে, তার এলেম আছে, লা ইলাহা ইল্লাল্লাহ জানে, বুঝে, এলেম আছে, দাখালাল জান্নাহ, এই লোক জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত বলেন নাই, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ জানে, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম আছে তার কাছে। আবার আরেকটা হাদিসে বলছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির আখের কালাম, যে ব্যক্তির সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, দাখালাল জান্নাহ, এই লোকটাও জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। এখানেও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কথা বলা হয়নি, বলা হয়েছে আপনার আখের কালাম যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে হয় জান্নাত। আখের কালামটা কি? আখের কালাম বুঝতে হলে যারা হজে গেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, যারা হজ করে এসছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই আখের কালামটা কি জিনিস, কারণ আখের কালাম হল আরবদের দোকানে কিছু কিনতে গেলে মক্কা মদিনায় দেখবেন আরবি দোকানদার, ওর দোকানে কিছু কিনতে যাবেন, কিনতে যাওয়ার পরে তো আপনি জিজ্ঞেস করলেন ভাই এটার দাম কত, সে বললো যে আশারা রিয়াল, আশারা রিয়াল মানে, ওরে আল্লাহ, দেখেন বাঞ্চারামপুরে সবাই আরবিও পারে, আশারা রিয়াল মানে দশ রিয়াল। আচ্ছা, তা আমাদের অভ্যাস হলো যেহেতু দশ রিয়াল কইছে অর্ধেক মূলাইতে হইব, এটা হলো আমাদের বাঙালির অভ্যাস, যেহেতু আমাদের বাংলাদেশে এইরকম, পাঁচশো টাকা চাইলে আমরা প্রথম মূলাই কত, আড়াইশো টাকা, তো যেহেতু আরবি কইছে আশারা রিয়াল, তা আমাকে বলতে হবে খামসা রিয়াল, পাঁচ রিয়াল। আচ্ছা, আরবি দেখছে যে বুঝছে যে এটা বাঙালি, এটা হিন্দের লোক, এইটা অর্ধেক মূলাইছে, হে তো অবাক, কিরে এই জিনিস তো অন্যরা জানার কথা না, এ আবার খামসা রিয়াল কইছে। আচ্ছা, লাস্টে হে বলবে যে তামানিয়া রিয়াল, আখের কালাম, এই আট রিয়াল এটা আখের কালাম, না হলে যাও বের হয়ে যাও, বের করে দিবে আপনাকে, দাঁড়াইতেই দিবে না, সে বলে দিবে এটা আখের কালাম, আখের কালাম, এই কথাটা সে বেশি উচ্চারণ করে যে আখের কালাম, আখের কালাম মানে শেষ কথা, আর কোনো মুলামুলি নেই, আর কোনো কথা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই লোক জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। মানে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কোনো দামাদামি মুলামুলি নেই, এটাই তার আখের কালাম, এটাই তার সর্বশেষ অবস্থান, সে জান্নাতে যাবে। কিন্তু সর্বশেষ অবস্থান যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে না হয় তাহলে জান্নাত পাবে না। অনেক মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম গ্রহণ করছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর উপর মরতে পারে না, শেষ জীবনে আসে মুনাফিক হয়ে গেছে। তাদের আখের কালাম লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ছিল না, তারা জান্নাত পাবে না। এই জন্য জান্নাত পাওয়ার শর্ত হইল আখের কালাম হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহর এলেম লাগবে। ওয়াহুয়া ইয়ালামু, এলেম আছে, সে জানে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, তাহলেই সে দাখালাল জান্নাত। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম লাগবে, ইমানের এলেম লাগবে, ইমানের এলেম জরুরি। কারণ আমরা মরতে চাই কি নিয়ে? এই এলাকার মানুষ মনে হয় ইমান নিয়ে মরতে চায় না, কি ইমান নিয়ে মরতে চান? সবাই চায়। আমরা কি নিয়ে মরবো? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফা তাওয়াফাহু আলাল ঈমান। কোন নামাজে পড়েন, ফজরে না জোহরে? জি, সালাতুল জানাজা, জানাজার সালাতে আমরা এই দোয়া পড়ি। তবে জানাজার বাইরেও পড়া যাবে, এটা যে শুধু জানাজায় পড়তে হবে তা জরুরি না, জানাজার জন্য এটা উত্তম দোয়া। জানাজার ভিতরে এটা পড়া হবে, কিন্তু জানাজার বাইরেও এটা পড়া যাবে। দোয়াটা কি? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, হে আল্লাহ, আমাদের মধ্য থেকে যাদেরকে আপনি জীবিত রাখবেন, বাঁচিয়ে রাখবেন, ফা আহইহি আলাল ইসলাম, আমাদেরকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন। যতদিন বেঁচে থাকি দুনিয়াতে ততদিন কিসের উপরে? ইসলামের উপরে। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না, যখন আমাদের মৃত্যু দিবেন, যে মুহূর্তে আমাদের মৃত্যু এসে হাজির হয়ে যাবে, ফাতাওয়াফাহু আলাল ঈমান, আমার মৃত্যুটা দিবেন ঈমানের উপরে। সুবহানাল্লাহ, তাহলে ঈমানটা নিয়েই তো মরতে চাই। তাহলে ঈমানের যদি এলেমে না থাকে, ঈমান নাই শিখি, তো ঈমান নিয়ে কেমনে মরব? এই জন্য আমার ভাইয়েরা ইমানি এলেম খুব জরুরি। এই জন্য আমরা আজকের ক্লাসে ইমানি এলেম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে ইমানের কিছু এলেম নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান জানার, ইমান বুঝার, ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আচ্ছা, এবার বলেন, একজন লোক আসলো আপনার কাছে, আসি বলল, ভাই আমি তো মুসলিম হতে চাই, আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমি ইসলাম গ্রহণ করতে চাই, মুসলিম হতে চাই, আপনি তারে কি করবেন বলেন দেখি। একটা লোক আপনার কাছে আসছে, আসে বলতেছে যে ভাই আমি মুসলিম হতে চাই, আমি ইসলাম গ্রহণ করতে চাই, তা আপনি এবার কি করবেন লোকটাকে বলেন তো দেখি। জি, ওরে আল্লাহ, দেখেন তো মুসলিমের কি দুর্দশা। একটা লোক মুসলিম হইতে আসছে, তারে কি করবে এটাও জানতেছে না, এই লোকটাকে আপনি কি করবেন, কিভাবে মুসলিম বানাবেন, কিভাবে ইসলাম গ্রহণ করাবেন? ইমাম সাহেবের কাছে কেন, আপনি মুসলিম না, যে মুসলিম হে আরেকজনের মুসলিম বানাইবো, কি বলেন? তাহলে ইমাম সাহেবের দরকার কি এখানে, এখানে বিয়ে পড়াইবো নাকি, কি বলেন? এখানে আমিও মুসলিম, আমি মুসলিম মানে আমি নিজে মুসলিম, সারা দুনিয়ার মানুষগুলোকে মুসলিম বানাই ফেলবো, কি বলেন? এটাই তো মুসলিমের কাজ। আমি যেমনি মুসলিম হয়েছি তারেও তেমনি মুসলিম বানাম, তা আমি কেমনে মুসলিম হয়েছি? জি বলে, আমি কেমনে মুসলিম হয়েছি এটাও তো জানি না, এটা জানলে না আমি আরেকজনের কেমনে মুসলিম বানাইতে ওইটা জানতাম, আগে আমি কেমনে মুসলিম হয়েছি এটাও তো জানি না। এটাই আমাদের বড় দুর্ভাগ্যের বিষয়, নিজেরা কেমনে মুসলিম এটাই বুঝি নাই। আরেকজন আসে যদি কয় যে ভাই আমি একটু মুসলিম হতে চাই, আমার একটু মুসলমান বানাও, আমরা কই চলেন, আমাদের ইমাম সাহেবের কাছে চলেন। ইমাম সাহেবের কাছে যেতে হবে কেন? আমি একজন মুসলিম, আমার কাজ হলো সারা দুনিয়ার মানুষকে আমি মুসলিম বানাই ফেলবো, যে আসবে তারে মুসলিম বানাম। তাহলে মুসলিম কেমনে বানাইবেন? বেশি কিছু লাগে না মুসলিম বানাইতে, খালি একটা কালেমা পাঠ করাইতে হয়। এই কালেমাটা আমরা সবাই জানি, কিন্তু কালেমাটা জানি কিন্তু কালেমাটা বুঝি নেই। আমরা যে কালেমাটা পড়ে সবাই মুসলিম হয়েছি, এবং যে কেউ আপনাদের কাছে আসবে মুসলিম হওয়ার জন্য তাকে এই কালেমাটা পড়াই দিবেন, অর্থসহ বুঝাই শোনাই পড়াই দিবেন। সে কালেমাটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি সবাই মুসলিম হয়ে গেছি, হয়ে গেছি না? কি বলেন? বলে মুসলিম তো আগে থেকেই আছি। মুসলিম থাকলেও বারবার এটা সাক্ষী দিতে হবে। যিনি নতুন ইসলাম গ্রহণ করবেন তাকে যেমন এটা বলে ইসলামে ঢুকতে হবে, আবার যারা মুসলিম আছি তাদেরকেও বারবার এটা সাক্ষ্য দিতে হবে। কারণ ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা। তো পাঁচটার মধ্যে এক নম্বরটা কি? এক নম্বরটাই হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। সুবহানাল্লাহ। এক নম্বরটাই হলো এটা। তাহলে যারা মুসলিম তারা সব সময় এটা সাক্ষ্য দিতে থাকবে, এটার শাহাদা দিবে, শাহাদা মানে সাক্ষ্য দিবে। আর যারা নতুন করে ইসলামে ঢুকবে তারা এটা সাক্ষী দিয়েই ইসলামে ঢুকবে, এই শপথটা নিয়ে ইসলামে ঢুকবে। তাহলে এই শপথটা বোঝা সবচেয়ে বেশি জরুরি। এটার ভিতরে দেখেন একটা বাক্য আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। প্রথম বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই। আবার বলিয়েন না যে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ আছে, আল্লাহ ছাড়া মাবুদ নাই, হাজার হাজার মাবুদ আছে, কিন্তু এগুলো সব হলো বাতিল মাবুদ, নকল মাবুদ, ভেজাল মাবুদ, দুই নম্বর মাবুদ। একজন মাবুদ আছেন যিনি একমাত্র হক, সত্যিকারের একজনই মাবুদ, তিনি হলেন কে? আল্লাহ। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করবেন কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার এটারে ভাঙবেন না, খবরদার, লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে টুকরা টুকরা করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ যেমনে আছে এমনি জিকির করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আফদালুজ জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হলো আফদাল জিকির, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ। এজন্য জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটার আবার ভাঙ্গি ভাঙ্গি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এরকম জিকির করা যাবে না। যদি লা ইলাহা জিকির করেন কি হবে? নাস্তিক হয়ে যাবেন, ইমানে নাই। লা ইলাহা মানে কোনো মাবুদে নাই, আপনি জিকির করতেছেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, শেষ। আবার যদি কোন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া, তা আল্লাহ ছাড়া কি? এটার কোনো অর্থ হয়েছে? আল্লাহ ছাড়া কি? আল্লাহ ছাড়া এটা হলো একটা পাগলামি, এটা জিকির না। এজন্য জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পুরা বাক্যের তাওহীদের কালাম, তাওহীদের বাক্য। আবার শুধু আল্লাহ আল্লাহ না, শুধু এরকম করবেন না আল্লাহ আল্লাহ আল্লাহ এরকম করবেন না, কারণ এরকমেরও এরকম শুধু ভেঙ্গে ভেঙ্গে আল্লাহ আল্লাহর জিকির, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেইন তাবে তাবেইনেরা করেন নাই, আমাদের ইমামেরাও কেউ করেন নাই। এই জন্য জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটারে জিকির করব আমরা সব সময়। আচ্ছা, এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাও আমরা জেনে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক আর কোনো মাবুদ নাই। আচ্ছা, এর পরে দিয়ে দেখেন আরেকটা বাক্য আছে, ওয়াহদাহু লা শারীকা লা। ওয়াহদাহু ওয়াহদাহু একটা শব্দ আছে না, ওয়াহদাহু, এটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ। এই ওয়াহদাহু বিশ্বাস না হইলে ঈমান হবে না। এখানে একটা শব্দ হলো ওয়াহদাহু, আর একটা শব্দ হলো লা শারীকা লাহু। ওয়াহদাহুর বিপরীত হলো লা শারীকা লাহু, মানে আমার আল্লাহ হলেন একক, আমার আল্লাহ হলেন একক, একত্ববাদের অধিকারী, তাওহীদের অধিকারী। লা শারীকা লা, আমার আল্লাহর সাথে কোনো শরীক নাই, এই এই শব্দটা বুঝতে হবে। আমাদের আজকের আলোচনা ওয়াহদাহু লা শারীকা লা, যে আমার আল্লাহ হইলেন, যে আল্লাহকে আমি একমাত্র মাবুদ বানাইলাম, তিনি হইলেন ওয়াহদাহু, তিনি হলেন লা শারীকা লাহু। এইটা ছাড়া যদি কেউ ইমান আনে, এই লোক ইমানদার হবে না। কেউ যদি বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মাসকান দিয়ে ওয়াহদাহু লা শারীকা লাহু বাদ দিয়ে দিছে, ওয়াহদাহু লা শারীকা লাহু বাদ, এই লোক ইমানদার হবে না, হবে না। ইমানের জন্য গুরুত্বপূর্ণ মৌলিক যে শর্ত, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ওয়াহদাহু লা শারীকা লাহু থাকতে হবে। তবে এই পুরা কালেমাটাকে আমরা সংক্ষেপ করে বলতে পারি সহজে, সব সময় ওই পুরা বাক্য না বলে সংক্ষেপেও বলতে পারি, মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এটাকে সংক্ষেপে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এটাকে সংক্ষেপে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারি। এই জন্য আমরা বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ওই লম্বা কালেমাটার সংক্ষিপ্ত রূপ। আগে যেটা বলি ইসলাম গ্রহণ করলাম, সেটার সংক্ষিপ্তটা হলো এটা, কিন্তু মূল হলো ওইটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা এটাই মূল। তাহলে এই ইমানের ভিতরে একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো ওয়াহদাহু লা শারীকা লা, আমার আল্লাহ যাই যে মাবুদের উপরে ইমান এনেছি তিনি হলেন ওয়াহদা, তিনি হলেন লা শারীকা লা। আচ্ছা, আপনারা আরেকটা সূরা সবাই পারেন, এই সূরা পারে না এরকম মানুষ খুব বিরল, খুব কম পাওয়া যায়, সেই সূরাটার নাম হলো সূরা আল ইখলাস। কোনটা বলেন তো দেখি, মাশাআল্লাহ, দেখছেন সবাই পারেন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, এখানে আহাদ আছে না, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আপনি দুনিয়ার মানুষকে এটা শিখাই দেন, বলে দেন যে যে আল্লাহর উপরে তোমরা ইমান আনতেছ ওই আল্লাহ হইলেন আহাদ, ওই আল্লাহ হইলেন আহাদ। ওই ওয়াহদাহুর আরেকটা শব্দ হলো আহাদ, এক জিনিস কালেমার মধ্যে পড়ছেন ওয়াহদাহু, আর এখানে হলো আহাদ, এক জিনিস দুইটা, আহাদ ওয়াহদাহু। এটার মূল কথা হলো তিনি একক পাওয়ারের অধিকারী, একক রুবুবিয়তের অধিকারী, একক নাম এবং গুণাবলীর অধিকারী, এবং একক এবাদতের মালিক, সুবহানাল্লাহ। এটাকে আরবিতে বলা হয়, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যে ওয়াহদাহু লা শারীকা লাহুর অর্থ হল ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফি খালকিহি ওয়া ফি মুলকিহি ওয়া ফি তাদবীরিহি ওয়া ফি আসমাইহি ওয়ফি সিফাতিহি ওয়ফি ইবাদাতিহি, এটাই হলো ওয়াহদাহু লা শারীকা লাহুর অর্থ। অর্থাৎ তিনি ওয়াহদাহু ফি খালকিহি ওয়ফি মুলকিহি ওয়ফি তাদবীরিহি ওয়ফি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ইবাদাতিহি। আল্লাহ পাক একক, কিসের মধ্যে একক? ফি খালকিহি, তার সৃষ্টির মধ্যে তিনি একক, মানে তিনি সৃষ্টি করার ব্যাপারে একক মালিকানা। আল্লাহ পাক যত মাখলুকাত বানাইছেন এইগুলো সৃষ্টির ব্যাপারে তিনি একক, মুলুকের ব্যাপারে, মালিকানার ব্যাপারে তিনি একক, পরিচালনার ব্যাপারে তিনি একক, তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তিনি একক, তার এবাদতের মালিকানা, এবাদত পাওয়ার ক্ষেত্রেও তিনি একক, এটার নাম হলো ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ হইলেন একক, কিসে একক? দুইটা জিনিস বুঝতে হবে, একটা হলো তিনি এই এই দিক থেকে একক ক্ষমতার মালিক, সুতরাং তিনি একক এবাদত পাওয়ারও মালিক, এই দুই মালিকানা মিললেই হয় ওয়াহদাহু লা শারীকা লাহ। তাহলে আল্লাহ পাককে কয় ধরনের মালিকানা দিতে হবে? দুই ধরনের। আমার কথা বুঝতেছেন তো? আল্লাহ পাককে কয় ধরনের মালিকানা দিয়ে ঈমান আনতে হবে? দুই ধরনের মালিকানা দিতে হবে। এক ধরনের মালিকানা হইল সমস্ত রকমের ক্ষমতার, পাওয়ারের, রুবুবিয়তের মালিকানা দিতে হবে। এই ক্ষেত্রে আর কেউ শরীক নেই, লা শারীকা লাহ। আবার এই ক্ষমতার কারণেই বাধ্য করে বান্দাকে যে তিনি এবাদত করবে একমাত্র সেই মালিকের। তাহলে এবাদতের মালিকানাও দিতে হবে একমাত্র সেই আল্লাহকে। তাহলে ক্ষমতার মালিকানাও দিতে হবে, এবাদতের মালিকানাও দিতে হবে। এই দুই মালিকানা যোগ হইলে এটা হয় ওয়াহদাহু লা শারীকা লাহ। একদিকের মালিকানা যোগ হইলে এটা ওয়াহদাহু লা শারীকা লাহ হয় না। আমি ব্যাখ্যা করলে আপনাদের ক্লিয়ার বুঝে আসবে। একবার সহজভাবে আমরা বোঝার চেষ্টা করব, যেভাবে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, এবার আসেন, ওয়াহদাহু লা শারীকা লাহ বলতে কি বোঝায়? প্রথম আমরা বলছি যে ওয়াহদাহু লা শারীকা লাহ বলতে ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি খালকিহি। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। একমাত্র আল্লাহ, খালি আল্লাহ বলবেন না। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হলেন আমাদের একমাত্র খালেক। আর যিনি খালেক, তিনি হলেন সমস্ত রুবুবিয়তের, সমস্ত কিছু আমার থেকে পাওয়ার সবকিছুর মালিক একমাত্র তিনি। মানে আমাকে যিনি বানাইছেন, তাহলে তিনি তো আমার সব পাবেন। আমাকে বানাইছেন একজন, পাবেন আরেকজন, এটা তো হইতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার এই কথাটা স্মরণ করাই দিচ্ছেন যে বান্দা, তোমাকে বানাইছি একমাত্র আমি। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা তো সবাই জানি আমরা, বাংলা আয়াত, এটা সবার জানা আছে। আল্লাহ পাক বলছেন কি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন এই দুই মাখলুককে বানাইছি। বানানোর কথা আল্লাহ আগে বলছেন, এবাদত পরে বলছেন। আগে বলেন নাই যে এবাদতের জন্য মানুষের জিন বানাইছি, বানাইছি কে পরে নেন নাই, বানাইছি নিছেন কোথায়? আগে আগে আল্লাহ স্মরণ করে দিছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর ইনসানকে বানাইছি। তাহলে বানানোর ক্ষেত্রে, সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ একক মালিকানার অধিকারী। আচ্ছা, আমাদেরকে বানানোর সময় আল্লাহ কারোর সাথে পরামর্শ করছিলেন না? আচ্ছা, কারোর জিজ্ঞাসা করছিলেন তোমাকে কোন দেশে দিব না? জিজ্ঞাসা করছে, আপনাদেরকে জিজ্ঞাসা করছিল না? তো সবাই অ্যাপ্লিকেশন করো, কে কোন দেশে যেতে চাও। যদি রাব্বুল আলামিন এরকম ব্যবস্থাপনা রাখতেন, মনে বাংলাদেশের জন্য একটা অ্যাপ্লিকেশনও পড়তো না? কি বলেন, পড়তো? কোথায় পড়তো? সব সব আমেরিকা, লন্ডন, ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া, এইসব দেশের অ্যাপ্লিকেশন সব পড়তো। বাংলাদেশ এই দেশ মনে খালি পড়ে থাকতো। তখন আমরা যে তাওহীদের আলোচনা করবো, মানুষে তো পাইতাম না। কি বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা কারো কাছ থেকে একটা অ্যাপ্লিকেশন নেন নাই, কারোর জিজ্ঞাসা করেন নাই তোমাকে কোন দেশে পাঠামো, কোন জেলায় পাঠামো, কোন দিকে পাঠাবো, কোন পরিবারে পাঠাবো। যদি পরিবারের কথা বলতো, তো গরিবের পরিবারে মনে কেউ আসতো না, সব ধনাঢ্য পরিবারে আসার জন্য বসে থাকতো। এই সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক পাওয়ারের অধিকারী, একক মালিকানার অধিকারী। আল্লাহ পাক এই সৃষ্টির ক্ষেত্রে কারো কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা নেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই ফাবুদু, আল্লাহ হলেন সমস্ত জিনিসের, সমস্ত মাখলুকের খালেক, সমস্ত মাখলুকের একমাত্র খালেক, সৃষ্টিকর্তা হলেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, এই স্বীকৃতিটা একজন ইমানদার যেমন দেয়, একজন কাফেরও কিন্তু দেয়। আপনি একজন কাফেরকে যাই জিজ্ঞাসা করেন যে এই বলো তো দেখি তোমার কে বানাইছে, সে কি বলবে? কি বলবে? আপনাদের এলাকায় মুসলিম আছে না, জিজ্ঞেস করে দেখেন তোমার কে বানাইছে, সে কি বলবে? ভগবান বলুক, ঈশ্বর বলুক, যে শব্দ বলুক, বুঝাইতেছে আল্লাহকে, আল্লাহকেই তো বুঝাইতেছে, আল্লাহ বানাইছে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সবচেয়ে বড় বড় কাফের যারা, তাদেরকে জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম সায়াকুলুনা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখেন তাদেরকে কে বানাইছেন, কে সৃষ্টি করেছেন, কাফেরেরা সাথে সাথে উত্তর দিয়ে বলে একমাত্র আল্লাহ। কাফেরেরা বলে যে আল্লাহ বানাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কাফেরেরা বলতো আরে আমাদেরকে বানাইছে তো একমাত্র আল্লাহ। তাহলে আমার আর কাফেরের মধ্যে পার্থক্য হইল কোথায় বলেন দেখি এবার, আবু জেহেল আর আমার মধ্যে পার্থক্য কোথায়? আবু জেহেলও কয় আমার আল্লাহ বানাইছে, আপনিও কোন আমার আল্লাহ বানাইছে, বেশ পার্থক্যটা আসতেছে পরে। এই জায়গায় এক, এই জায়গায় আবু জেহেল যা আমরাও তা, কি বলেন? আবু জেহেল বিশ্বাস করতেছে যে আল্লাহ সুবহানাহু তাআলা বানাইছেন একমাত্র, আমরাও বিশ্বাস করতেছি আমাদেরকে বানাইছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা এবার আসেন দুই নম্বরে, বলছে ওয়াফি মুলকিহি, মালিকানার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন একক। কিসের মালিক? সমস্ত আসমানের মালিক, সমস্ত জমিনের মালিক, সমস্ত মাখলুকাতের মালিক, সব কিছুর মালিকানার ব্যাপারে একমাত্র মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মালিকানার মধ্যে আর কোনো শরিকানা নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার এই কথাটা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই বরকতময় আল্লাহ যিনি সমস্ত কিছুর মালিকানা, সমস্ত রাজত্ব একমাত্র তার হাতে, সমস্ত কিছুর মালিকানা ক্ষমতা কার হাতে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। তাহলে আমার মালিক কে? একমাত্র আল্লাহ। আপনার মালিক কে? আচ্ছা আমি আপনি বিশ্বাস করলাম আমার মালিক আপনার মালিক একমাত্র আল্লাহ, আসমানের মালিক একমাত্র আল্লাহ, জমিনের মালিক একমাত্র আল্লাহ, সমস্ত মখলুকাতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এটা বিশ্বাসটাকে খালি আমি করি না, কাফেরেরাও করত, কাফেরেরাও করত। তবে কাফেরেরা এই জায়গায় একটু গণ্ডগোলও করত, আল্লাহর মালিকানাও মানত, আবার কিছু কিছু ক্ষেত্রে একটু এই মালিকানার ক্ষেত্রে গণ্ডগোলও করছে। প্রথম কথা হলো তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো, কুল মাইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদে আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই ওয়া ইউদাব্বিরুল আমর। আল্লাহ পাক বলেন কাফেরদেরকে আপনি চারটা প্রশ্ন করেন। এক নম্বর প্রশ্নটা করেন, মাইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদে, জমিন থেকে আসমান থেকে তোমাদেরকে কে রিজিক দে? আচ্ছা রিজিক কি জমিনে না আসমানে? আমার আপনার রিজিক জমিন থেকে আসে না আসমান থেকে আসে? একতলাপ দেখা দিচ্ছে, কেউ কয় জমিন থেকে আসে, কেউ কয় আসমান থেকে আসে। আল্লাহ পাক বলছেন কাফেরদেরকে আপনি জিজ্ঞাসা করেন, মাইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদে, কে তোমাদেরকে আসমান থেকে এবং জমিন থেকে রিজিক দে? তাহলে রিজিক দুই জায়গা থেকে আসে, কি বলেন? কারণ জমিনের থেকে বের হয়, কিন্তু আকাশ থেকে বৃষ্টি না হইলে জমিনে ফসল বাইরে হইতো না, যদি বৃষ্টি না হইতো জমিন ফাটি থাকতো, জমিনে কিছু বাইরে হইতো না। তাহলে আকাশের সহযোগিতা জমিনের সহযোগিতা দুইটা মিলে রিজিক আসে। তা আল্লাহ পাক বলছেন কাফেরদেরকে জিজ্ঞাসা করেন রিজিকটা দে কে তোমাদেরকে, এটা এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, আম্মাইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তোমাদের দৃষ্টিশক্তি, তোমাদের শ্রবণ শক্তি, এই সব কিছুর মালিকানা কার? কে সব কিছুর মালিকানা কে তোমাদেরকে দিলেন? এই শোনার মতো ক্ষমতা তোমাদেরকে কে দিলেন? তোমাদেরকে দেখার মতো ক্ষমতা কে দিলেন? কাফেরদেরকে এই প্রশ্নটা করো। তিন নম্বর প্রশ্ন, ওয়ামাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতে ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, জীবিত থেকে মৃত, মৃত থেকে জীবিত কে বাহির করে নিয়ে আসেন? জীবিত থেকে মৃত বাহির হয়, মৃত থেকে জীবিত বাহির হয়, বাহির হয় না, এটা কে বাহির করে? কাফেরদেরকে আল্লাহ বলছে জিজ্ঞাসা করেন আপনি। চার নম্বরে জিজ্ঞাসা করুন, ওয়ামাই ইউদাব্বিরুল আমরা, সারা পৃথিবী পরিচালনা করে কে? চারটা প্রশ্ন করেন। আল্লাহ পাক বলেন কাফেরদেরকে যখনই আপনি এই চারটা প্রশ্ন করবেন, কাফেরেরা সাথে সাথে উত্তর দিবে ফাসায়াকুলুনা আল্লাহ, এই সব কিছু করেন একমাত্র আল্লাহ, সুবহানাল্লাহ। মানে কাফেরও স্বীকার করতে বাধ্য, মুশরিকও স্বীকার করতে বাধ্য, যে সমস্ত রিজিকের ব্যবস্থাপনা করেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি এগুলার মালিকানাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, মানুষকে জীবন দেওয়া মৃত্যু দেওয়া এগুলোর মালিকানাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, সমগ্র পৃথিবী সব কিছু পরিচালনা করার মালিকানা যিনি পরিচালক তিনিও হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে দেখেন এই জায়গায় কাফেরদের সাথে আমাদের ইমানের বেশি গণ্ডগোল নাই, আছে বেশি গণ্ডগোল, তবে একটু গণ্ডগোল এখানে মালিকানার ক্ষেত্রে আছে। সেই গণ্ডগোলটা হলো, এরা যখন হজ করতে আসতো, মক্কার মুশরিকরাও কিন্তু হজ করত, করতো না হজ, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের পরে আর বন্ধ হয়নি, যুগে যুগে মুশরিক ছিল কিন্তু মুশরিকেরও হজ করছে, সব কিছু ইবাদত বন্ধ হয়েছে কিন্তু হজ বন্ধ হয়নি। আবু জাহেল হজের ব্যবস্থাপক, হাজিদের পানি পানের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, এই সব ব্যবস্থাপনা করত আবু জাহেল। আরবের মুশরিকেরা চিন্তা ভাবনা করে ঠিক করে নিছে, আহারে এই কাপড় সাপড় পরে আল্লাহর নাফরমানি করি, গুনাহ করি, আবার এই কাপড় সাপড় পরে আল্লাহর ঘরে তাওয়াব করমু, এটা তো বেমানান দেখা যায়। এই জন্য তারা মক্কার হারামের সীমানায় ঢুকার আগে কাপড় সাপড় সব খুলে ফেলত, খুলে হারামের সীমানার বাইরে রেখে আসত, রেখে মায়ের পেট থেকে যেভাবে আসছে এই পদ্ধতিতে এসে আল্লাহর ঘর তাওয়াব করত। তাওয়াব করার সময় যে তালবিয়াটা পড়তো, ইব্রাহিম আলাইহিসসালাম যে তালবিয়া শিখেছিলেন, এই তালবিয়াটাকে তারা পাল্টায় ফেলছে। ইব্রাহিম আলাইহিসসালাম তালবিয়া শিখেছিলেন কেমনে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা হলো ইব্রাহিম আলাইহিসসালামের তালবিয়া। এরা এটার একটু পাল্টাইছে, পাল্টায় কি করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, এখানে এরা পাল্টাই ফেলছে। প্রথমটা ঠিক রেখেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এরপরে আসি বলতেছে লাব্বাইক লা শারীকা লাক, রাব্বুল আলামিন তোমার সাথে কোনো শরীক নাই, তবে একটা কথা আছে, কথাটা কি, ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, আমরা তোমার কোনো শরীকানায় বিশ্বাস করি না, তোমার কোনো মালিকানায় বিশ্বাস করি না, তবে তুমি যাদেরকে নিজে মালিকানার মধ্যে অংশীদারিত্ব করছো, মানে আমরা কাউকে মালিকানার মধ্যে, তোমার মালিকানার মধ্যে অংশীদারি করি নাই, তবে তুমি যাদেরকে নিজে বানাই নিছ, মানে আমরা কোনো শেরেক করি না, শেরেকটা তুমি নিজেই বানাইছ, আমাদের দোষ নাই, কাদেরকে বানাইছ, ওই যে বাইতুল্লাহর ভিতরে 360টা দেবতা মূর্তি, এই 360 জন এদেরকে তুমি তোমার সহযোগী হিসাবে মালিকানা দিছ, নাউজুবিল্লাহ, তুমি মালিকানা দিছ এদেরকে, আমরা দিই নাই, তুমি দেওয়ার কারণে আমরা ওদের ইবাদত করি, তুমি যদি এদেরকে মালিকানা না দিতা তাহলে আমরা কিন্তু এদেরকে ইবাদত করতাম না। তাহলে মুশরিকেরা এখানে যোগ করে ফেলছে যে আল্লাহর মালিকানাটা ভাগ করে দিছে, কিন্তু আল্লাহর কোন মালিকানা আল্লাহ রব্বুল আলামিন ভাগ করেন নাই, সমস্ত মালিকানা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত আসমানকে সমস্ত জমিনকে হাতের মুঠার মধ্যে কবজার মধ্যে বাস করে নেবেন। বাস করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে জিজ্ঞাসা করবেন, আইনা মুলুকুল আরদ, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, লিমানিল মুলকু লিয়াউম। আল্লাহ পাক আসমান জমিন সবগুলাকে হাতের মুঠোর মধ্যে ডান হাতে বাস করে নেবেন। বাস করে নিয়ে জিজ্ঞেস করবেন, আইনা মুলুকুল আরদ, জমিনের শাসকেরা কোথায়, জমিনের যারা মালিক ছিল তারা কোথায়, আইনাল জাব্বারুন স্বৈরাচারীরা কোথায়, আইনাল মুতাকাব্বিরুন অহংকারীরা কোথায়, লিমানিল মুলকুল ইয়াউম আজকের এই দিনের মালিকানা কার, জবাব দিয়ে যাও আজকের এই কিয়ামতের দিনের মালিকানা কার। আল্লাহ পাক প্রশ্ন করবেন, কারো কোনো দিক থেকে কোনো উত্তর নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের মালিকানা একমাত্র ওয়াহিদ, একমাত্র কাহ্হার আল্লাহ রাব্বুল আলামিনের। জমিনেও একমাত্র সমস্ত ক্ষমতার মালিকানা, সমস্ত মাখলুকের মালিকানা একমাত্র আল্লাহর। তাহলে এই মালিকানার মধ্যে কোনো বিভেদ্য করা যাবে না। আচ্ছা, এবার আসেন ওয়া তাদবীরিহি, পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো বিভেদ্য করা যাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন, ওয়া ইউদাব্বিরুল আমর, সমস্ত মাখলুকাতকে, সমস্ত আসমান জমিনের সমস্ত ব্যবস্থাপনাকে পরিচালনা করেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সব কিছুর পরিচালক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে মানুষকে জীবন মৃত্যু কে দেন? একমাত্র আল্লাহ। জীবন মৃত্যু কে দেন? আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাই। সুবহানাল্লাহ। মৃত থেকে জীবিতকে বের করা, জীবিত থেকে মৃতকে বের করা, এই সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ। এই সব কিছুর মালিকানা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। তাহলে জমিনে কাউকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু ক্ষমতা দেন, কে দেন? একমাত্র আল্লাহ। যদি ক্ষমতা কেড়ে নেন, কে কেড়ে নেন? একমাত্র আল্লাহ। জমিনে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাউকে মৃত্যু দেন, একমাত্র আল্লাহ। কাউকে জীবন দেন, তাও একমাত্র আল্লাহ। কাউকে ধনী বানান, কে? একমাত্র আল্লাহ। কাউকে গরিব বানান, কে? বিপদাপদ দেন, কে? বিপদাপদ উঠাই নেন, কে? ছেলেমেয়ে দেন, কে? ছেলেমেয়ে দেন না, কে? যাকে দিছেন তাকেও দিছেন, কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যাকে দেন নাই তাকেও দেন নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান তাকে শুধু কন্যা সন্তান দেন, খালি মেয়ে দেন, একটাও ছেলে নাই। এরকম মানুষ আছে না? ছেলের জন্য মেয়ে হইতে হইতে হইতে হইতে সাতজন আটজন হয়েছে, তাও ছেলে হয় না। আল্লাহ পাক শুধু মেয়েই দিতে আছেন। আবার কাউকে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ছেলেই দিতে আছেন, কোনো মেয়ে নাই, আছে না? আবার কাউকে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন আও ইউযাউয্যিজুহুম যুকরানা ওয়া ইনাসা, ছেলেও দেন মেয়েও দেন, দুইটাই দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আবার এমন মানুষও জমিনে আছে ছেলেও দেন না মেয়েও দেন না, কোনোটাই দেন না, বন্দা বানায় রেখেছেন, এরকমও আছে না? তাহলে ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, ছেলে মেয়ে দুইটা দেওয়ার মালিক, ছেলে মেয়ে কোনোটাই না দেওয়ার মালিক হইলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটার নাম হলো ওয়াহদাহু লা শারীকা লাহ। এই যতগুলো মালিকানার কথা বললাম, ক্ষমতার কথা বললাম, রুবুবিয়তের কথা বললাম, এই সব কিছুর একমাত্র মালিকানা কার? আল্লাহ। এটা হলো ওয়াহদাহু লা শারীকা লাহ। কিন্তু আমরা কি এটা সবকিছু আল্লাহর জন্য মেনে নিই? কি বলেন? মানি আমরা বললাম যে ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, না দেওয়ার মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখন দেখা যায় আমাদের সমাজে কত ভাই কত বোন ছেলে মেয়ে হচ্ছে না, ছেলে মেয়ে না হওয়ার পরে আল্লাহর কাছে ধর্ণা না দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দরবারে চলে যাচ্ছে, বিভিন্ন কবরে চলে যাচ্ছে, বিভিন্ন মাজারে চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে নজর নামাজ দিচ্ছে, ওই ব্যক্তিদের কাছে আল্লাহর ওলিদের কাছে দোয়া করতেছে ছেলে মেয়ে দেওয়ার জন্য, আল্লাহর ওলিদের নামে মান্নত করতেছে, কত রকমের শিরকি কার্যক্রম করতেছে শুধু ছেলে মেয়ের জন্য, করতেছে না এরকম? আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র ধর্ণা না দিয়ে চতুর্দিকে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় গিয়ে ছেলে মেয়ে কামনা করতেছে, করতেছে না? কত আল্লাহর বান্দা দেখবেন ঘুরতেছে ঘুরতেছে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে, আল্লাহ পাক বলে দিয়েছেন খবরদার এই ছেলে মেয়ে দিতেও পারি একমাত্র আমি, নাও দিতে পারি আমি, দুনিয়ার সব শক্তি মিলিয়েও তোমাকে একটা ছেলে দেওয়ার চেষ্টা করলে পারবে না। আমি আল্লাহ যদি না দিই দুনিয়ার সব অলিয়া উলিয়া একত্রিত হয়েও তোমাকে একটা ছেলে বা মেয়ে দেওয়ার ক্ষমতা পাওয়ার নাই। যদি আল্লাহ ছাড়া অন্য কেউ ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, অথবা আল্লাহর কাছ থেকে জোর করে আনি দিতে পারে, অথবা আল্লাহর কাছে সুপারিশ করে আনি দিতে পারে, এরকম বিশ্বাস যদি করেন তাহলে আপনার ওয়াহদাহু লা শারীকা লাহ শেষ। আপনি আর একক ক্ষমতা আল্লাহকে দেন নাই, ক্ষমতা ভাগ করে ফেলছেন, যে আমার আল্লাহর যেমন ক্ষমতা আছে আমার হুজুরেরও, এই ওলিরও, এই বুজুর্গেরও ক্ষমতা আছে। তখন আল্লাহর ক্ষমতা একমাত্র আল্লাহর জন্য রাখেন নাই, ক্ষমতারে কিছু ভাগ করে ফেলছেন, আল্লাহর জন্য 90% আর আমার হুজুরের জন্য ওলির জন্য 10%। কি বলেন, ভাগ হয়ে গেছে না? এই জন্য কিয়ামতের ময়দানে প্রথম দফায় কিছু মানুষ সরাসরি জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ, বিনা হিসাবে জান্নাত। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো জীবনে কোনোদিন বিন্দুমাত্র শিরকের সাথে জড়িত হয় নাই, পরিপূর্ণরূপে শিরক মুক্ত তাওহীদি ঈমান ছিল। এদেরকে আল্লাহ পাক কোনো হিসাবই নেবেন না। তাওহীদ এমন এক জিনিস, এটার এত বরকত, এই বরকতে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের ঈমানের সবচেয়ে বড় সমস্যা তাওহীদের ক্ষেত্রে। আল্লাহকে সবকিছু মানতেছি কিন্তু মানাটা এককভাবে মানতেছি না, আল্লাহর ক্ষমতাকে বিভিন্নভাবে ভাগ করতেছি, বিভাজ্য করতেছি। যেই ভাগটা যুগে যুগে মুশরিকেরা করেছিল, মুশরিকেরা যুগে যুগে যে কারণে মুশরিক, সেটা ছিল আল্লাহর ক্ষমতাকে তারা ভাগ করে নিত। আমরা বলি, একটু আগেই বলছি, জীবন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। আল্লাহ যখন কারো মৃত্যু দিবেন, দুনিয়ার এমন কোনো শক্তি নাই তাকে বাঁচাইব, আল্লাহ যদি বাঁচাই রাখতে চান দুনিয়ার এমন কোনো শক্তি নাই তাকে মৃত্যু দিবে। এখন যদি আমরা বিশ্বাস করি না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি জীবন দিতে পারে, মৃত্যু দিতে পারে, আল্লাহর ক্ষমতা আল্লাহর কাছে আছে? আব্দুল কাদের জিলানি নাকি যে মরা মানুষ জিন্দা করে ফেলছে, এই কাহিনী শুনছেন? অনেকে শুনে নাই মনে হয়। বাংলাদেশে যদি এই কাহিনী না শুনে কেউ যদি কয়, এটা বিশ্বাসযোগ্য না। এমন কোনো মানুষ নাই যে শুনে নাই যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি এক নৌকা একবারে ছেলে মেয়ে সব সহ নদীতে ডুবে গেছে, আর আব্দুল কাদের জিলানির কাছে আসছে, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি সবগুলারে নদীর ভিতর থেকে একবারে ডুবন্ত জায়গা থেকে মরা থেকে জিন্দা বানিয়ে ফেলছে, নাউজুবিল্লাহ। তাহলে মৃত্যু থেকে, মৃত থেকে জীবিত বানানো অথবা জীবিত মানুষের মারি ফেলা, এটা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। ছেলেরে মেয়ে বানানো, মেয়েরে ছেলে বানানো কারো পক্ষে সম্ভব? আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি নাকি এক ইশারায় মায়ের পেটে কি করছে, মেয়েরে ছেলে বানাই দিছে। যদি আরেক দমক দিত তাহলে নাকি দুনিয়ার সব মহিলা পুরুষ হয়ে যেত, নাউজুবিল্লাহ। এগুলা সব শিরকি কথা, শিরকি কথা, ওয়াহদাহু লা শারীকা লাহুর বিপরীত কথা, ঈমান হারা হয়ে যাবে। কারণ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক উনি না শুধু আল্লাহর কোন নবীকেও আল্লাহ পাক এই পাওয়ার দেন নাই যে তিনি নারীকে পুরুষ বানাই দিবেন, পুরুষকে নারী বানাই দিবেন, জীবিতকে মেরে ফেলবেন, মরাকে জিন্দা বানাই দিবেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগীতে বলেন তো দেখি একটা আলোচনা শুনছেন কোনোদিন যে একজন মানুষ মরে গেছে, তার ওয়ারিসেরা আসে আল্লাহ রসুলের কাছে কান্নাকাটি করতেছে, আরে আমার বাবা নাই, আরে আমার মা নাই, আমার মুখ মারা গেছে। আল্লাহ রসুল যাই বলছে, এই মিয়া তুমি শরীরছো কেন, লাফ মারি উঠে যাও, এরকম কাহিনী শুনছেন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একজন মরা মানুষ জিন্দা করেন নাই, করছেন নাই, বলেন এরকম কোন কিচ্ছা কাহিনী শুনছেন, একটা জাল হাদিস শুনছেন যে আল্লাহ রসুল জিন্দা করছে? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন জিন্দা করেন নাই। সাহাবায়ে কেরাম যারা সরাসরি আল্লাহর ওলি, খালি ওলি না, জান্নাতের সনদ পাওয়া ওলি, সুবহানাল্লাহ, এদের সবাইরে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। সার্টিফিকেট কোথায় জানেন? কোরআনে কারিমে সূরা তাওবার 100 নম্বর আয়াত, এই আয়াতে কারিমায় আল্লাহ পাক সমস্ত সাহাবায়ে কেরামকে জান্নাতে সনদ দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়াসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই সমস্ত সাহাবীদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রেখেছি, সুবহানাল্লাহ। তাহলে এরা জান্নাতের সার্টিফিকেট পাওয়া বলি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতের সনদ পাওয়া, সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলিরা জীবনে কোনোদিন একজন মরা মানুষ জিন্দা বানাইছে, জিন্দা মানুষ মারি ফেলছে, এরকম ঘটনা ঘটছে? একটাও ঘটে নাই। তাহলে এই জাতীয় যত কিচ্ছা কাহিনী এগুলো 100% ডাহা মিথ্যা কথা, আর কেউ যদি বিশ্বাস করে তাহলে সে ঈমান হারা হয়ে গেছে। সে হয়তো বড় আলেম হতে পারে, বড় দাড়িওয়ালা টুপিওয়ালা হতে পারে, বড় সুফি হতে পারে, বড় বুজুর্গ হতে পারে, কিন্তু ঈমান নাই। কারণ এই জাতীয় জীবন মৃত্যুর ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়ার কারণে। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, তাও দিয়েছিলেন উনি বলতে হয়তো বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো তাহলে উঠত, আমি ঈসার হুকুমে উঠো বলে একটা উঠত না, কারণ আল্লাহ পাক এই ক্ষমতা কাউকে দেন নাই। এটা শুধুমাত্র ঈসা আলাইহিসসালামের মুজিজা, তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, কখনো বলেন নাই কুম বিইজনি। কিন্তু আমাদের বর্তমান যুগে আমরা শুনি অনেকে তার নিজের অর্ডারে তুলে ফেলছে, নিজের অর্ডার দিয়ে আল্লাহর হুকুম লাগে নাই, নিজের অর্ডারে মরা মানুষ চিন্তা করে ফেলছে, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন জীবন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিকও আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই আল্লাহ যিনি মাউত সৃষ্টি করেছেন, যিনি হায়াত সৃষ্টি করেছেন, হায়াতের মালিক তিনি আল্লাহ, মৌতের মালিক তিনি আল্লাহ, দুনিয়ার আর কাউকে এই মালিকানার 1% 0% সামান্য তো জাররা পরিমাণ আল্লাহ দেন নাই। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, তাওহীদুর রুবুবিয়্যাত হলো আল্লাহর যত ক্ষমতা আছে, যত মালিকানা আছে, এই সমস্ত মালিকানার শতভাগ আল্লাহর কাছে রাখছেন, বিন্দুমাত্র আল্লাহ কাউকে দেন নাই। যদি বিশ্বাস করেন যে বিন্দুমাত্র আল্লাহ কাউকে দিয়ে দিছে, তাহলে আপনার ওয়াহদাহু লা শারীকা লাহু নাই, ঈমান নাই, ঈমান হারা হয়ে গেছে। দেখবেন যে রাস্তা দিয়ে একজন যাইতেছে গাড়ি চালায়, হঠাৎ করে গাড়ি স্লো আসতে হয়ে গেছে, কি ড্রাইভার সাহেব গাড়ি আসতে করলেন কেন? কয় হুজুর এখানে বিরাট এক আল্লাহর ওলির কবর, আল্লাহর ওলি খুব গরম, এখান দিয়ে গাড়ি জোরে চালাই দিয়ে আল্লাহর ওলি ধাক্কা মারে গাড়ি পালাই দিব, এই ভয়ে আল্লাহর ওলির ভয়ে গাড়ি আসতে হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, খবরদার একমাত্র ভয় করবে আমি আল্লাহকে, ভয়ের মালিক আমি আল্লাহ, আর দুনিয়ার কোনো শক্তিকে কোনো ধরনের ভয় করা যাবে না, ভয় করলে ঈমান নাই। ভয় একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে ভয় করতে হবে কাকে? এখন আল্লাহকে ভয় না করে ওই কবরে ওলি আছে, ওলির ভয়ে গাড়ি আসতে হয়েছে। আর ওলি এত গরম, ওলিরা বেশিরভাগ গরম থাকে, বিশেষ করে বাংলাদেশের ওলিরা। অন্য দেশের ওলিরা ঠান্ডা, বাংলাদেশের ওলি যা আছে সব কি গরম। মামার থেকে বাগিনা আরো গরম, বাগিনার থেকে নাতি আরো গরম। কয় এখানে দুই মাজার আছে, এটা মামা এটা বাগিনা, বাগিনারটা খুব গরম, সব গরম আর গরম, ঠান্ডার কাজ কারবার নাই। কারণ এখানে ব্যবসা গরম, যেটার ব্যবসা বেশি গরম এটার মেজাজও তত গরম, এই জন্য এখানে গরমের ব্যবসা। অথচ কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তিনি যিনি হন, আল্লাহর যত বড় বান্দাই হন, মারা যাওয়ার পরে তিনি আর দুনিয়ার কোনো কিছুই জানেন না, কোনো কিছু দেখেন না। যদি কেউ বিশ্বাস করে উনি মারা যাওয়ার পরেও সব জানেন, সব দেখেন, সব শুনেন, তার করার অনেক মত পাওয়ার আছে। ইমান শেষ, ওয়াহদাহু লা শারীকা লাহু শেষ। আল্লাহ পাকের জন্য বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যাল্লাযী লা ইয়ামুত, ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করো যে আল্লাহর কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ, যে আল্লাহর মৃত্যু নাই, চিরঞ্জীব, তার উপরে তাওয়াক্কুল করো। কারণ অন্য যতজনের উপরে তাওয়াক্কুল করবে সব মরে যাবে। তো যে নিজের মৃত্যু ঠেকাইতে পারে না, তার উপরে তুমি তাওয়াক্কুল করলে এ নিজেরে ঠেকাইবো না তোমারও ঠেকাইবো, এ তো নিজেরই ঠেকাইতে পারে না। কারণ আল্লাহর ওলি যদি এত পাওয়ারফুল হইতো, আল্লাহর ওলি মূল্য কেন? আল্লাহর ওলি তো মরারে কথা না, হে নিজের মৃত্যু নিজে ঠেকাইতে পারতো, নিজের মৃত্যুটা ঠেকাইতে পারে নাই, আপনার বিপদ ঠেকাইব। আল্লাহর ওলির অসুখ হয় না কি? বাংলাদেশে যারা আল্লাহর ওলি আছেন অসুখ হয়নি? তা আল্লাহর ওলি নিজের অসুখ নিজে প্রতিরোধ করতে পারে না। নিজের অসুখ হয়েছে ইউনাইটেড হসপিটাল, অ্যাপোলো হসপিটাল, বড় বড় পৃথিবীর হসপিটালে যায় ভর্তি হয়ে বসে রয়েছে। এখন মরিদেরা যায় হুজুর অসুখে কষ্ট করতেছে, আমার অসুখটা দূর করে দেন। নাউজুবিল্লাহ, যে নিজের অসুখ নিজে দূর করতে পারে না, যে নিজের অসুখ প্রতিরোধ করার ক্ষমতা তার নাই, তার কাছে আমরা ব্যাকলগুলা আহমকগুলা তার কাছে যায় বসে রয়েছি আমার বিপদ ঠেকানোর জন্য। এ তো নিজের বিপদে নিজে ঠেকাইতে পারে না। আমার ধরেন এখানে পেটটা, এখানে আমার পেটটা হয়ে গেছে এত বড়, আল্লাহ না করুক আমরা এরকম পেট চাই না, ধরেন এত বড় হয়ে গেছে। এখন এই ফ্যাট কি কেউ চায়? কেউ কি এটাকে আরামের জিনিস, ফ্যাট বড় হয়ে যাওয়া এটা আরামের জিনিস আপনারা চান যে আপনাদের ফ্যাটগুলো বড় বড় হয়ে যাক? এটা জাহান্নামীদের আলামত, কারণ জাহান্নামীদের ফ্যাটগুলো কিয়ামতের ময়দানে বিশাল বিশাল হয়ে যাবে। সুদখোরের ফ্যাটগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুতুনুহুম কাল বুয়ুত, এদের ফ্যাটগুলো বিশাল বিশাল বাড়িঘরের মতো হয়ে যাবে, এক এক ফ্যাট এক একটা বাড়িঘর এরকম হয়ে যাবে। যারা ফ্যাটের মধ্যে সুদ ঢুকাইছে, তাহলে এরকম ফ্যাট বড় হওয়া এটা দুনিয়াতেও ভালো আলামত না, আখেরাতেও ভালো আলামত না। দেখবেন ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি দেখে যে আপনার ফ্যাট বড়, আগে করবে যে আপনি ফ্যাট কমান, আপনার চিকিৎসা আগে ফ্যাট কমান, কারণ চর্বি জমিছে আপনার পেটে, চর্বি কমান। তাহলে এই ফ্যাট যদি আমি কমাইতে না পারি, তা আমি এমন কি পাওয়ারফুল আল্লাহর ওলি হয়ে গেলাম যে নিজের ফ্যাটটা নিজে কমাইতে পারি না। আর মানুষ যাই আমার কাছে বসে থাকে যে বাবা আমার এই সমস্যা, বাবা আমার এই সমস্যা, তো তোমার বাবা নিজের ফ্যাটটা নিজে কমাইতে পারে না, নিজের পেট নিজে ছোট করতে পারে না, পেট এত বড় হয়েছে, তাও তুমি ওই বাবার কাছে যাই বলতেছো বাবা আমার এটা দেন এটা দেন। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, আমরা যে কথাটা বলতেছিলাম যে তাওহীদুর রুবুবিয়াত হলো সমস্ত কিছুর ক্ষমতার পাওয়ারের মালিকানা দিতে হবে কাকে? একমাত্র আল্লাহকে। এই ক্ষমতার ক্ষেত্রে কোনো বিভেদ্য ভাগ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদাহু ফি আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর নামের ক্ষেত্রেও আল্লাহ একক, আল্লাহর সিফাতের ক্ষেত্রেও আল্লাহ একক। আল্লাহ পাক যেমন ক্ষমতার ক্ষেত্রে একক, আল্লাহর নামের ক্ষেত্রেও একক। আল্লাহর নাম জানেন কয়টা? আল্লাহর নাম কয়টা বলেন তো দেখি। আল্লাহর নাম 99 নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম অসংখ্য অগণিত, যেগুলার সংখ্যা আমরা জানি না, এগুলার সংখ্যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক অনেক সুন্দর সুন্দর নাম আছে। সুবহানাল্লাহ, আমার আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, একটা দুইটা 99টা না, তবে 99টা নাম আল্লাহ আমাদের সামনে প্রকাশ করছে, আমাদেরকে আল্লাহ জানাইছেন 99টা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান, আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে। এই নামগুলো আল্লাহ আমাদের সামনে প্রকাশ করছে। এই নামগুলো প্রত্যেকটা নামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা সিফাত জড়িত, আল্লাহ পাকের এক একটা পাওয়ার জড়িত, এক একটা ক্ষমতা জড়িত। সুতরাং এই ক্ষমতাগুলোর ক্ষেত্রেও আল্লাহ একক। যেমন আল্লাহর একটা নাম হলো আল হাই, আল্লাহর নাম হলো কি? আয়াতুল কুরসি আছে না, চেনেন তো আয়াতুল কুরসি? কোন সুরার কত নম্বর আয়াত? সুরা আল বাকারার 255 নম্বর আয়াত। মাশাআল্লাহ, দেখছেন আজকের স্টুডেন্ট সুরার নাম আয়াত নম্বরও জানে, সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতটা হলো আজামু আয়া, কোরআনের সবচেয়ে মহান আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, হুয়ার পরে কি? আল হাই আল কাইয়ুম, আল্লাহ হলেন চিরঞ্জীব চিরস্থায়ী, চিরঞ্জীব চিরস্থায়ী। তাহলে এই দুইটা আল্লাহর নাম, দুইটা আল্লাহর সিফাত। আল হাই একটা নাম, আল কাইয়ুম একটা নাম। আল হাই মানে হলো এমন চিরঞ্জীব যাকে কোনোদিন কোনো মৃত্যু স্পর্শ করে না। তাহলে যাকে মৃত্যু স্পর্শ করে তিনি আল্লাহর সমকক্ষ কোনোদিন হইতে পারে না, আল্লাহর কোনো পাওয়ারের মালিকও তিনি হইতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে মৃত্যু দিয়েছেন, দিয়েছেন না? আচ্ছা, কোনো নবী মরে না এরকম নবী আছেন? একজন আছে, উনিও মরবেন, এখনো মারা যান নাই, আল্লাহ পাক তাকে আসমানে উঠাই নিয়েছেন, কিন্তু তিনি মৃত্যুবরণ করবেন, তিনিও মৃত্যুর বাহিরে না। আর যত নবী আদম আলাইহিসসালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সবাইকে আল্লাহ মৃত্যু দিয়েছেন। যদি মৃত্যু না দিতেন তো তিনিও তো আল্লাহর মতো হাই, কি বলেন? আল্লাহ হলেন চিরঞ্জীব, তাহলে তিনি, তার যদি মৃত্যু না হয় তো তিনিও তো চিরঞ্জীব, কি বলেন? তাহলে আল্লাহর আর একত্ব থাকলো কোথায়? ওয়াহদাহু থাকলো কোথায়? আমাদের দেশে মাঝে মাঝে কাউকে বলতে শোনা যায়, শোনো নবী সাল্লাল্লাহু আলাইহি কিন্তু মরে নাই, এরকম বলে না? আপনারা শুনছেন কিনা জানি না, কোন নবী সাল্লাল্লাহু আলাইহি মারা যান নাই। আচ্ছা, নবী সাল্লাল্লাহু মারা যান নাই, ভালো কথা। তো যদি তিনি মারা না যান, তার সাহাবিরা কেমন করে তাকে গোসল দিয়ে দিল, তাকে কাফনের কাপড় পরাইলো, জানাজা পড়লো, আবার কবরের মধ্যে দাফনও করে ফেলছে, দাফন করছে না? তা একজন জিন্দা মানুষের দাফন করলো। এই জন্যই তো শিয়ারা সাহাবায়ে কেরামদেরকে বলে যে সব মুরতাদ, নাউজুবিল্লাহ। শিয়ারা সাহাবায়ে কেরামদেরকে মুসলিম মনে করে না, কয়েকজন, শুধু নির্দিষ্ট কয়েকজন ছাড়া আর বাকি সব সাহাবিদেরকে তারা মুরতাদ বলে। যারা এই বিশ্বাস করে তাদের দৃষ্টিতে সাহাবিরা কি? একজন জিন্দা মানুষ মারা যান নাই, এরকম একজন জিন্দা মানুষকে কিভাবে তারা কবর দিয়ে ফেলছে? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে মৃত্যুর কথা বলছেন, ইন্নাকা মাইয়্যাতুন ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন। ইন্নাকা মাইয়্যাতুন, আপনি মাইয়্যাত। মাইয়্যাত মানে কি? জিন্দা। জি, মাইয়্যাত মানে দেখবেন জানাজার নামাজে যখন নিয়ে আসে তখন আমাদের দেশে বাংলাদেশেই জানাজার নিয়ত আছে, আছে না? বাংলাদেশে নিয়ত, জানাজার নিয়তের মধ্যে বলে দেওয়া হয় যে এই মাইয়্যাতের, আর পুরুষ হইলে হাজাল মাইয়্যাত, মহিলা হইলে হাজিহিল মাইয়্যাত। এই মাইয়্যাতের জানাজা পড়তেছি, অর্থাৎ এই জিন্দা মানুষটার জানাজা পড়তেছি নাকি? এই মাইয়্যাতের মানে মরা মানুষটার, মৃত মানুষটার। তা আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইন্নাকা মাইয়্যাতুন, আপনি হলেন মাইয়্যাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারা না যান তো তিনি আর আল্লাহ তো সমান হয়ে গেছেন, আল্লাহর গুণ হলো আল হাই। সুতরাং এই গুণের অধিকারী কোনো মাখলুক হইতে পারে না। আল কাইয়ুম, কাইয়ুম মানে চিরস্থায়ী, যিনি কায়েম থাকেন, যাকে কোনো কিছু ধ্বংস করতে পারে না, সব ধ্বংস হয়ে যাবে। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা অবশিষ্ট থাকবে, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক হলেন কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ওই আল্লাহ এমন কাইয়ুম, এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের পর্যন্ত তার ঘুম আসে না, তার তন্দ্রা আসে না। কারণ তার যদি একটু তন্দ্রা আসে তো এই ফাঁকে দিয়ে অনেক কিছু ঘটে যাবে। কারণ সমস্ত আসমান জমিন সমস্ত মাখলুকাতকে তিনি একা নিজে কন্ট্রোল করেন। কি বলেন, তার কন্ট্রোলের মধ্যে আর কিছু আছে, আর কেউ আছে? যদি বিশ্বাস করেন আল্লাহ আসমান জমিন পরিচালনার ক্ষেত্রে, জমিনে কিছু কুতুব আছে, গাউস আছে, আওতাদ আছে, আবদাল আছে, নুজাবা আছে, কয় শুনো, আল্লাহ জমিন পরিচালনা করে কুতুবদেরকে দিয়ে, নাউজুবিল্লাহ শিরক, আল্লাহ জমিন পরিচালনা করেন আল্লাহ এককভাবে নিজে, কোন কুতুব দিয়ে, আবদাল দিয়ে, আওতাদ দিয়ে আল্লাহ জমিন পরিচালনা করেন না। এটা শিরকে বিশ্বাস, তাওহীদ নষ্ট হয়ে যাবে। এবং এই জন্য আমাদের দেশে ওয়াজ মাহফিলে বয়ান শোনা যায়, কুতুবদের মিটিং হয়, কুতুবদের নাকি সপ্তাহ সপ্তাহে বিভিন্ন জায়গায় জায়গায় মিটিংও হয়। এটা শিরকি আকীদা, শিরকি চিন্তা ভাবনা, যে আল্লাহর জমিনে আল্লাহ পাক কোনো মানুষকে কোনো ক্ষমতাও দেন নাই, এমনকি কোনো কাজ করার জন্য দায়িত্বও দেন নাই। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ক্ষমতা দেন নাই, কিন্তু দায়িত্ব দিয়েছেন। ফেরেশতাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ক্ষমতা দেন নাই, কিন্তু আল্লাহ কোনো মানুষকে দায়িত্বও দেন নাই, ক্ষমতাও দেন নাই। তাহলে আমরা যে বিষয়টা বলতেছিলাম যে ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ আল্লাহর নামের ক্ষেত্রে ওয়াহদাহু, আল্লাহর সিফাতের ক্ষেত্রে ওয়াহদাহু, আল্লাহর সিফাতের ক্ষেত্রে আল্লাহ ওয়াহদাহু। আল্লাহ পাক নিজেই বলতেছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ, আল্লাহ পাক ছয় দিনে আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন, সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ আরশের উপরে আরোহণ করেছেন, আরশে আরোহণ করছেন। এই যে আরশে আরোহণ করা, এটা আল্লাহর কি সিফাত, এটা আল্লাহর সিফাত, গুণাবলী, এটাকে অস্বীকার করা যাবে না। এই ক্ষেত্রে আল্লাহ একক, এই ক্ষেত্রেও আল্লাহ একক। এখন আল্লাহ কেমনে আরশে আরোহণ করেন, কেমনে কি করেন, এটা আল্লাহ জানেন, আমরা কিছু জানি না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোরআনে কারিমের মধ্যে আল্লাহর অনেক সিফাত বর্ণনা করেছেন, আল্লাহর হাতের কথা বলছেন, লিমা খালাক্তু বিয়াদাইয়া, আমি আদমের বানাইছি আমার নিজ হাতে, আল্লাহ বলছেন আমার হাতে বানাইছি। আল্লাহ চোখের কথা বলছেন, ওয়াসনাউল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ আমার চোখের সামনে তুমি নৌকাটা তৈরি করো, আল্লাহ চোখের কথা বলছেন, আল্লাহর হাতের কথা বলছেন, আল্লাহর পায়ের কথা বলছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নাম কিয়ামতের ময়দানে দাউ দাউ করে জ্বলতে থাকবে আর বলতে থাকবে হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, আল্লাহ আরও আছে নাকি দেন, আরও আছেন নাকি দেন, মানে জাহান্নাম সেদিন ক্ষুধার্ত হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এই জন্য খালি আল্লাহকে বলবে হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, আল্লাহ আরও আছে নাকি, দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন, জাহান্নামের ক্ষুধা মিটে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পা জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন, দেওয়ার পরে জাহান্নাম পেঁচিয়ে জাহান্নাম স্থির হয়ে যাবে, তখন জাহান্নামের ক্ষুধা মিটে যাবে, জাহান্নাম আর কিছু চাইবে না। তাহলে আল্লাহর পায়ের কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। এখন কথা হইল এগুলা কি রকম, এগুলার কোনো ধরন ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না, আল্লাহ যতটুকু বলছেন ঠিক ততটুকু বিশ্বাস করতে হবে, এটারে আবার অস্বীকারও করা যাবে না। আল্লাহ বলছে আল্লাহর পায়ের কথা, আপনি যদি বলেন না না না নাউজুবিল্লাহ আল্লাহর পা নাই, বাস আল্লাহ বলতেছে আল্লাহর পা আছে আপনি কর নাই, আপনি অস্বীকার করলেন। তবে আল্লাহর পা বলতে কি রকম এইটা আমরা জানি না, এটা বলতে পারেন যে এটা আল্লাহর মতোই, আল্লাহর পা আল্লাহর মতোই, আল্লাহর হাত আল্লাহর মতোই, আল্লাহর চেহারা আল্লাহর মতো, এগুলো আল্লাহর সিফাত। এখন আল্লাহর যদি কিচ্ছু না থাকে, আকারে নাই, কিচ্ছু নাই, হাতও নাই, পাও নাই, চেহারাও নাই, আর আমি আপনি আল্লাহর কাছে দোয়া করতেছি জান্নাত দোজখসে মাই কিয়া করো আর জুহে মাই তুজে দেখা করো, এইটা দোয়া করতে করতে আল্লাহর কাছে কানতে কানতে সার, আল্লাহ জান্নাত চাই না, জাহান্নাম চাই না, তোমারে চাই, তোমারে দেখতে চাই, তোমার দিদার চাই, তা আল্লাহর কিচ্ছু নাই, আপনি দেখবেনটা কি? দোয়াই করতেছেন আল্লাহর কাছে, কানতেছেন খালি রাত দিন চব্বিশ ঘন্টা, আল্লাহ এটা কিন্তু জায়েজ নাই, এই দোয়াও জায়েজ নাই শরীয়তে, যে জান্নাত ও দোজক সে মাই কেয়া করো, এই দোয়া সুফিবাদের দোয়া, এটা ইসলামে জায়েজ নাই। জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে পানা চাইতে হবে, আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা জান্নাত চাও আল্লাহর কাছে, চাওয়ার সময় খবরদার নিচেরটা চাইও না, ফাস আলুহু জান্নাতাল ফেরদাউস, একবার উপরেরটা চাও, সুবহানাল্লাহ, উপরেরটা চাইতে শিখাইছে। কারণ আপনি যদি প্রথমে কোন কোনোরকম থার্ড ক্লাস পাইলে হইব, তা আপনি পাশে করতে পারবেন না। যদি কোন যে না আমি এ প্লাস পাবো ইনশাআল্লাহ, এ প্লাস পাওয়ার প্রস্তুতি নিতে দিই, তো এ প্লাস না পাইলেও এ পাইবেন, এ মাইনাস পাইবেন, পাইবেন তো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতেরা নিচেরটা চাইও না, আগে ধরি, চাইতে থাকো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস না পাইলেও নিচেরটা হইলেও পাইবেন, তাহলে জান্নাত চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই শিখিয়ে দিয়েছেন, জাহান্নাম থেকে পানা ছাও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর সুফিবাদের থিওরি হল জান্নাত ছাওয়া যাবে না, জাহান্নাম ছাওয়া যাবে না, কারণ কয় ইবাদত করতে হবে আল্লাহর ভয়ে, জান্নাত জাহান্নামের কারণে ইবাদত করা যাবে না। যদি জান্নাত জাহান্নাম ছাও, তো তুমি জান্নাতের আশায় ইবাদত করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করো, এটা তোমার ইবাদতে হবে না। এই জন্য রাবেয়া বসরের নাম শুনছেন, এই পাগলের নাম শুনছেন, এ ছিল একটা পাগল, এই মহিলা ছিল কি পাগল মহিলা, পাগল মহিলা বাংলাদেশে এখন আল্লাহর ওলি হয়ে গেছে। যত পাগল ছিল, কাফের ছিল, মুশরিক ছিল, সবগুলো বাংলাদেশে বিরাট বিরাট আল্লাহর ওলি। মনসুর হাল্লাজের নাম শুনছেন না, হোসাইন বিন মনসুর হাল্লাজ, হে ছিল আরেক পাগল। হেরে ওই যুগের সমস্ত ওলামায়ে কেরাম এজমায়ে উম্মতের ভিত্তিতে সবাই কাফের ফতোয়া দিছে, একজন আলেমও ওই যুগে ছিল না যিনি কাফের ফতোয়া দেন। হেই লোক এখন বাংলাদেশে বিরাট আল্লাহর ওলি। তারপরে রাবেয়া বসরী, বিরাট আল্লাহর ওলি। রাবেয়া বসরী এক হাতে আগুন লই, এক হাতে পানি লই দৌড় দিছে, সবাইকে এই পাগলে কি হয়েছে আজকে এরকম দৌড়াও কেন, কই পানি দিছে জাহান্নামের আগুন নিবে ফেলবো, আর আগুন লই যেতেছি জান্নাতের জ্বালাই ফেলবো, কেন এই কাম করবা কেন, তোমার কি হয়েছে? কয় মানুষেরা এবাদত করে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে এবাদত করে না। দেখেন এই পাগলের থিওরি বাংলাদেশে কার্যকর হয়ে গেছে। এখন দোয়া করে জান্নাত দোজকসে মাই কেয়া করো, আর জুহে মাই তুজে দেখা করো, আল্লাহ তোমার সাথে দেখা করতে চায়। এখন আল্লাহর আকারে নাই, বিশ্বাস করে বসে আছে আল্লাহর কিচ্ছু নাই, তো দেখবেটা কি? আচ্ছা, এরপরে জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়? এরপরে একজন মুসলিম ভাইকে জিজ্ঞাসা করেন, ভাই বলেন তো দেখি আইন আল্লাহ, আল্লাহ কোথায়? কি বলে? সব জায়গায়, সর্বত্র আল্লাহ বিরাজমান। আর আল্লাহ রসুল কি শিখেছেন? দাসীকে জিজ্ঞেস করছিলেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? উত্তর দিচ্ছেন কি? ফিসামা, উদ্দাকাশে, উপরের দিকে। আচ্ছা, আল্লাহ পাক কোরআনে কারিমে নিজেই বলছেন, আ আমিনতুম মান ফিসসামা, আসমানে যিনি আছেন তার ব্যাপারে কি তোমরা নিশ্চিন্ত হয়ে গেছ? তোমরা কি নিজেদেরকে নিরাপদ মনে করতেছ যিনি আসমানে আছেন? মান ফিসসামা, যিনি আসমানে আছেন, আসমানে আছে কে? আল্লাহ। এটা আল্লাহর সিফাত যে আল্লাহ আসমানে আছেন, উপরে আছেন। যদি উপরেই না থাকে তাহলে দোয়া করার সময় কোন দিকে দোয়া করি? আখেরি মোনাজাত কোন দিকে হয়? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, উপরের দিকে উঠে। যদি আল্লাহ চারিদিকে থাকে তাহলে তো এটা হাত উপরে উঠবে না, উঠবে কোন দিকে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কি বলেন, চারিদিকে ঘুরবে না? কারণ আল্লাহ তো চারিদিকে, তা আপনি দোয়া করতেছেন খালি উপরের দিকে, কিন্তু বিশ্বাস করতেছেন আল্লাহ সব জায়গায়। তো দোয়া করার সময় তো হাত ঘুরে ঘুরে দোয়া করবেন, কারণ আল্লাহ চারিদিকে আছে, একদিকে কেন? আল্লাহর সিফাতের ক্ষেত্রেও আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, এই গুণগুলো আল্লাহর কোনো মাখলুকের নাই, এক্ষেত্রে আল্লাহ একক। আল্লাহর এবাদতের ক্ষেত্রে আমরা একটু আগে বলছি যে আল্লাহকে দুই ধরনের মালিকানা দিতে হবে। এক ধরনের মালিকানা হলো সমস্ত ক্ষমতার, সমস্ত পাওয়ারের মালিকদের ক্ষেত্রে আল্লাহ যেমন একক, ঠিক যিনি এত সকল এবাদতের ক্ষমতার মালিক, এবাদত পাওয়ার মালিকও একমাত্র তিনি। এটাকে বলা হয় তাওহীদুল এবাদাহ, এবাদতের এককত্ব। ইবাদতের ওয়াহদাহু লা শারীকা লা। আচ্ছা, আমাকে সৃষ্টি করছেন আল্লাহ, রিজিক দেন একমাত্র আল্লাহ, খাওয়ান আল্লাহ, সব ব্যবস্থাপনা করেন আল্লাহ, জীবন দেন আল্লাহ, মৃত্যু দেন আল্লাহ, সব করেন আল্লাহ, এক্ষেত্রে কারো কোনো মালিকানা নাই, তাহলে আমার ইবাদত কেন অন্যরা পাবে? আমার সমস্ত ইবাদতের মালিককে একমাত্র আল্লাহ। এই কথাটাই সমস্ত নবীরা যুগে যুগে মানুষকে এটারে দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, শুআইব আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, সব নবীরা বলছেন কি? ফাকাল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওম, একমাত্র ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর গোলামি করো, যিনি ছাড়া আর ইবাদত পাওয়ার মালিকানার কারণ নাই। এটার নাম তাওহীদুল ইবাদা, এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত ইবাদত একমাত্র কে পাবেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা কোন সূরায়? মাশাআল্লাহ, দেখছেন সবাই জানেন, কতবার পড়তেছি ডেলি, যত রাকাত নামাজ ততবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করি একমাত্র আপনার, সাহায্য চাই একমাত্র আপনার কাছে। দোনো জায়গায় আছে ইয়্যাকা ইয়্যাকা। ইয়্যাকা মানে কি? একমাত্র, মানে সমস্ত ইবাদত একমাত্র আপনার, একমাত্র আপনার জন্য করি। কোরআনে কারিমে আল্লাহ পাক সর্বপ্রথম বান্দাকে যে নির্দেশটা দিয়েছেন, ইকরা বিসমি হলো সর্বপ্রথম নাজিলকৃত আয়াত, এটা সর্বপ্রথম অর্ডার না। মানে সর্বপ্রথম অর্ডার বলতে আমি যেটা বুঝাতে চাচ্ছি, কোরআনে কারিমের শুরু থেকে, মানে প্রথম সুরা তো সুরাল পাতিয়া, তারপরে সুরাল বাকারা, এই প্রথম থেকে তেলাওয়াত করতে করতে আসবে, আসার পরে দেখবেন প্রথম দিকের আয়াতগুলোতে আল্লাহ পাক কোনো নির্দেশ দেন নাই, অর্ডার দেন নাই, শুধু বিভিন্ন মুমিনের গুণাবলী বর্ণনা করছেন, কাফেরের কথা বলছেন, মুনাফেকের কথা বলছেন, অনেকগুলো দৃষ্টান্ত দিয়েছেন, এইভাবে আল্লাহ পাক আসছেন। একুশ নম্বর আয়াতে এসে সর্বপ্রথম আল্লাহ পাক নির্দেশটা দিয়েছেন, সূরা আল বাকারার ২০ পর্যন্ত কোনো নির্দেশ নাই, একুশ নম্বর আয়াতে এসে আল্লাহ পাক বলতেছেন কোরআন যে সার্বজনীন, সব মানুষের জন্য কোরআন, সমস্ত মানবতার জন্য কোরআন। এর জন্য আল্লাহ পাকের প্রথম সম্বোধন, এর আগে কিন্তু আল্লাহ কোনো কিছু ডাক দেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলেন নাই, অন্য কোনো ডাক দেন নাই, সর্বপ্রথম আল্লাহর ডাকটা ইয়া আইয়ুহান্নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ। কোরআনের বিষয়বস্তু মানুষ, সমস্ত মানুষ হলো কোরআনের বিষয়বস্তু, কোরআন সমস্ত মানুষের জন্য, হুদাল্লিন নাস। এই জন্য আল্লাহ পাকের প্রথম সম্বোধনটা ইয়া আইয়ুহান নাস, সব মানুষকে সম্বোধন করে আল্লাহ পাক কি বললেন? উবুদু রাব্বাকুম, ইবাদত করো একমাত্র তোমাদের রবের, ইবাদত করো একমাত্র তোমাদের রবের। তাহলে প্রথম ডাকটা, প্রথম সম্বোধনটা তাওহীদের, তাওহীদুল ইবাদা, ইবাদত করো একমাত্র তোমাদের রবের। এখন কথা হলো রবটা কে? আমার রব হবেন কে? আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন রব হইল একমাত্র তিনি, যিনি তোমাকে বানাইছেন, তোমার পূর্ববর্তী সবাইকে বানাইছেন। সুবহানাল্লাহ, মানে রব হওয়ার এক নম্বর যোগ্যতা হইল বানাইতে হবে, সৃষ্টি করতে হবে। তা আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি খালেক, তিনিই হইলেন রব, আর যিনি রব ইবাদত পাবেন তিনি সব, এর বাহিরে আর কেউ ইবাদত পাইতে পারে না। এটা হলো একুশ নম্বর আয়াত। সূরা আল বাকারার ২২ নম্বর যে আয়াতটা, সেখানে আল্লাহ পাক আরো কিছু রবের পরিচয় দিয়েছেন, দেওয়ার পরে আল্লাহ পাক সর্বপ্রথম নিষেধাজ্ঞাটা দিয়েছেন, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন। খবরদার, জেনে শুনে আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করিও না, আল্লাহর সাথে কোনো শেরেক করিও না। মানে আল্লাহর প্রথম নির্দেশটা হলো ওয়াহদা, প্রথম নিষেধাজ্ঞাটা হইল লা শারীকা লা। কোরআনে কারিমের প্রথম থেকে ধারাবাহিক তেলাওয়াতের দিক থেকে, সুবিন্যস্ত করার দিক থেকে, প্রথম অর্ডার আল্লাহ পাকের ওয়াহদাহু, প্রথম নিষেধাজ্ঞা লা শারীকা লা। আপনি গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন, 21 নম্বর আয়াতে আল্লাহর নির্দেশ তাওহীদুল ইবাদাহ, 22 নম্বর আয়াতে আল্লাহর নির্দেশ খবরদার আল্লাহর সাথে জেনে বুঝে কোনো অবস্থায় শিরক করা যাবে না। আচ্ছা, যদি কোনো কারণে শিরক করে ফেলাম, যখনই তাওহীদ নষ্ট হয় তখন কি হয়? শিরক হয়। যখনই আল্লাহর একত্ববাদ একক পাওয়ারে ভাগ বসাইবেন তখন এটা শিরক হয়ে যায়। আর শিরক করলে কি হবে? আল্লাহ পাক সূরা জুমারের 65 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক। বান্দা যদি শিরক করো তোমার সমস্ত আমল বরবাদ, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতকেও হারাম করে দিবেন। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন, তার জন্য আল্লাহর জান্নাতই হারাম। তাহলে একজন মুমিন সবসময় খেয়াল রাখবে যে আমার যাতে কোনো অবস্থায় তাওহীদ নষ্ট না হয়, আল্লাহর একত্ববাদ নষ্ট না হয়, শিরক যাতে না করি। এই জন্যই বলা হয় যে আউয়াল ওয়াজিবিন আলাল আবিদে মারিফাতুর রহমানে বিত্তাওহীদে। একজন বান্দার সর্বপ্রথম কাজ জমিনে রহমানের তাওহীদ সম্পর্কে জানা, আল্লাহর একত্ববাদ সম্পর্কে জানা। কারণ আল্লাহর একত্ববাদ যদি না জানেন তাহলে আপনি শিরক করে বসে থাকবেন। কারণ একত্ববাদ না বুঝলে, তাওহীদ না বুঝলে আপনি শিরক করবেন, আর শিরক করলে কি হবে? জান্নাত বরবাদ, যা আমল করছেন জীবনে সব শেষ। তাহলে আমল কম করেন কিন্তু শিরক করা যাবে না, তাওহীদের উপরে থাকতে হবে, একত্ববাদের উপরে থাকতে হবে। যদি একত্ববাদের উপরে থাকি তাহলে ঈমান নিয়ে মৃত্যু হবে, আর যদি একত্ববাদের উপরে না থাকি তাহলে ঈমান নিয়ে মৃত্যু কোনোদিন সম্ভব হবে না। তাহলে এবাদত সব কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এবার আসেন এবাদতগুলো কি কি? এবাদত যে আল্লাহর জন্য, এবাদত বুঝতে হবে তো। এবাদত কোনগুলো? এবাদত বিভিন্নভাবে হয়, আল্লাহর এবাদত বিভিন্নভাবে হয়। একটা হলো এবাদত কালবিয়া, কলবের মাধ্যমে এবাদত। এবাদতের একটা জায়গা হলো কোথায়? কালব। কালব একটা গুরুত্বপূর্ণ এবাদতের জায়গা। এই জন্য এটা হলো মানুষের শরীরের কি পয়েন্ট, মূল পয়েন্ট এখানে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্না বিল জাসাদে মুদগা, শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এই টুকরাটা ঠিক থাকলে পুরা শরীর ঠিক থাকে, এই টুকরা নষ্ট হয়ে গেলে পুরা শরীরের সব নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, সেটা হলো কালব, সেটা হলো কালব। তাহলে এটা মূল একটা জায়গা, এখানে অনেকগুলো ইবাদত। এখানে এক নম্বর ইবাদত, এখানে ইমান। এক নম্বর ইবাদত কি? ইমান। ইমান কিভাবে? ইমান কোথায় থাকে? আপনার আমার ইমান কোথায়? ইমান কোথায় থাকে এটাও জানে না। ইমান থাকে কালবে, ইমান থাকে কালবে, এটা কালবি ইবাদত। এই জন্য এটা দেখা যায় না। অনেকের বাহিরে দিয়ে খুব সুন্দর কিন্তু ভিতরে ইমান নাই, এরকম মানুষ আছে না? আবদুল্লাহ ইবনে উবাই, আবদুল্লাহ ইবনে উবাই উপরে দিয়ে অনেক সুন্দর, উপরে দিয়ে কত সুন্দর দাড়ি, কত সুন্দর চেহারা। আমাদের দেশে সুন্দর চেহারা হইলে কয় দেখো আল্লাহর ওলি, কি নুরানি চেহারা। আবদুল্লাহ ইবনে উবাই এই লোক মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ, সুদর্শন মানুষ। এই আবদুল্লাহ ইবনে উবাইয়ের কি সুন্দর দাড়ি, দাড়ি মোবারক। আমরা লম্বা দাড়ি দেখলে মনে করি হুজুর যত বড় হুজুরের দাড়িও তত বড়, আল্লাহর ওলি। ভালো কথা, আবদুল্লাহ ইবনে উবাইয়ের কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি, সব ঠিক আছে কিন্তু ভিতরে ইমান নাই। তাহলে ইমান কালবের ভিতরে, ইমান বাহিরে দেখা যায় না। ইমানটা এবাদতে কালবিয়া। তারপরে নিয়াত, নিয়াত করি না আমরা? নিয়াত থাকে কোথায়? নিয়াত থাকে অন্তরে। নিয়াত বাহিরে দেখা যায় না, মুখে উচ্চারণ করা লাগে না, বাইরে দেখানো যায় না, ভিতরে যেটা থাকে সেটাই কার্যকর হয়। দেখবেন যে রাত্রে সোর যখন বাড়ি থেকে বাইর হয়, সোরও কিন্তু নিয়ত করে বাইর হয়, ঘর থেকে নিয়ত করে বাইরেছে। কি নিয়ত করে বাইরেছে? কার বাড়িতে চুরি করব, কোনখান দিয়ে ঢুকবো, কেমনে বাহিরব, এগুলো কিন্তু নিয়ত করে ঢুকছে। তাহলে সে কেমনে নিয়ত করছে? সে কি ওই মুখে নিয়ত করছে? মুখে নিয়ত করা নাই, সে অন্তরে নিয়ত করে করে আসছে। আপনারা যারা আজকের মাহফিলে আসছেন, নিয়ত করে আসছেন? কিভাবে নিয়ত করছেন? জি, নাওয়াইত ওয়ান আযহাবা ইলাল মাহফিল ফি মসজিদে আকা নগর, কি বলেন? এইভাবে নিয়ত করে আসছেন? কেমনে নিয়ত করছেন? অন্তরে অন্তরে, যে আজকে অমুক জায়গার অমুক মসজিদে কোরআন সুন্নার আলোচনা এলেম শিখার জন্য যাব, এটা অন্তরে অন্তরে করছেন। এই অন্তরে অন্তরে ইচ্ছা করা, এটার নাম হলো কি? নিয়াত। তাহলে নিয়াত থাকে কোথায়? অন্তরে, কালবে। তাওয়াক্কুল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, এই তাওয়াক্কুল থাকে কালবে। আল্লাহর ভয়, এটাও ইবাদত, খাশিয়াতুল্লাহ, এটা থাকে কালবে। এরকম অনেকগুলো ইবাদত আছে, সবগুলো ইবাদত থাকে কালবের মধ্যে। আবার অনেকগুলো ইবাদত আছে জবানের মধ্যে, ইবাদত লেসানিয়া, জবানের ইবাদত। জবানের আবাদত কীরকম? যেমন আজান দি, আজান দি কিসের মাধ্যমে? জবানের মাধ্যমে। একামত দি জবানের মাধ্যমে, কোরআন তেলাওয়াত করি জবানের মাধ্যমে, তাসবিহ তাহলিল জিকির আজকার করি জবানের মাধ্যমে। এরকম অনেক আবাদত আছে জবানের আবাদত। অনেকগুলো আবাদত আছে শারীরিক আবাদত, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা শরীর দিয়ে আবাদতটা করতে হয়। কোন আবাদত? সলাত। সলাতের মধ্যে মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এমন কোন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটা নামাজের মধ্যে অংশগ্রহণ করে না। সুবহানাল্লাহ, এটা একমাত্র ইবাদত। এটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একটা অংশ নাই যে অংশটা নামাজের মধ্যে অংশগ্রহণ করে না। যখন সলাত আদায় করতে দাঁড়াইবেন, চোখটা কোন দিকে থাকবে এটারও নির্ধারিত সীমা আছে, আছে না? নিজের ইচ্ছা মতো চোখ চারিদিকে ঘুরাতে পারবেন না। অনেকে দেখা যায় এইভাবে নিয়ত বেঞ্চে, আর ইমাম সাহেব কি করে তাকায় থাকে, আশেপাশের লোকেরা কোথায় হাত বেঞ্চে তাকায় রয়েছে, নামাজের মধ্যে দেখে যে কে কোথায় হাত বেঞ্চে, কে কি করতেছে, সব সলাতের মধ্যে দেখে। কিন্তু এখানে চোখেরও ইবাদত আছে সলাতের মধ্যে, দাঁড়ানো অবস্থায় চোখটা কোন দিকে থাকবে, রুকু অবস্থায় কোন দিকে থাকবে, সেজদার মধ্যে কোন দিকে থাকবে, বৈঠক অবস্থায় কোন দিকে থাকবে। ব্রেনের ইবাদত আছে, ব্রেনের ইবাদত নাই সলাতের মধ্যে? ব্রেনের ইবাদত না হলে তো সলাতে হবে না। কয় রাকাত পড়ছেন, কোথায় কী করতেছেন, সব ব্রেনে খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে। তারপরে কানের ইবাদত আছে, কানের ইবাদত আছে সলাতের মধ্যে? কীভাবে? ইমাম সাহেব কেরাত পড়বো, আপনি কান খাড়া রাখতে হইব, শোনার জন্য কান খোলা রাখতে হবে না, আবার নিজের কেরাতও নিজে শুনতে হবে। তাহলে কানেরও ইবাদত আছে, নাকেরও ইবাদত আছে, নাকের ইবাদত আছে না? কেমনে বলেন তো দেখি, সেজদার মধ্যে নাক লাগাইলেন না, বললেন যে না আমার নাক লাগামো না, সেজদা হইব, তাহলে নাকেরও আছে। আবার নাক দিয়ে গ্রাম নেবেন, যে জায়গায় সেজদা দিতেছেন কোনো নাফাকি আছে কি না, প্রস্রাবের গন্ধ আসে কি না, টয়লেটের গন্ধ আসে কি না, কী বলেন? নাকের কাজ অনেক দিকে আছে, কোনো এরকম গন্ধ আসলে বুঝবেন যে জায়গায় এটা পাক নাই। আপনি রাস্তা এক জায়গায় নামাজ পড়তে দাঁড়াইছেন, সেজদা গেছেন, দেখেন যে আল্লাহ একবার গন্ধ আসতেছে, আপনি বুঝে যাবেন এই জায়গা নাপাক, সরে যাবেন, এখানে নামাজ পড়া যাবে না। তাহলে নাকেরও কাজ আছে। এইভাবে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকটা আঙ্গুলের কাজ আছে, সবগুলো আঙ্গুলের কাজ আছে। এমনকি খালি আঙ্গুলের না, আঙ্গুলের এই যে এই এগুলের কি বলেন আপনারা, এই যে কর, এগুলেরও কাজ আছে। অর্থাৎ সলাত এমন একটা আল্লাহর ইবাদত যেখানে পুরো শরীর অংশগ্রহণ করে। তাহলে শারীরিক ইবাদত আছে, আর্থিক ইবাদত আছে, শুধু টাকা পয়সার ইবাদতও আছে। কি ইবাদত বলেন তো দেখি? জাকাত, সদাকা, ফিতরা, এরকম অনেক ইবাদত, কোরবানি, এরকম অনেক ইবাদত আছে। আবার শরীর এবং অর্থ দুইটা মিলিয়ে ইবাদত আছে, আছে না? কি ইবাদত? হজ, উমরা, এগুলো শরীরও লাগে আবার অর্থও লাগে। তাহলে এই যত রকমের ইবাদত আছে সব ইবাদত কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলে দিয়েছে বান্দা ঘোষণা দাও, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার যত শারীরিক ইবাদত, যত আর্থিক ইবাদত, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ, এটার নাম হলো তাওহীদুল ইবাদাহ, ইবাদতের তাওহীদ, যে আমার ইবাদত একমাত্র আল্লাহ পাবে আর কেউ পাবে না। আচ্ছা, এবার আসেন, সেজদা করা কি? সেজদা করা ইবাদত, সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সেজদা, কারণ আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় সেজদার মধ্যে। বান্দা যখন সেজদারত অবস্থায় থাকে আল্লাহর একেবারে নিকটে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত, তাহলে সেজদাটা কার জন্য হয় নাই? আপনাদেরকে এখনো তাওহীদ শিখাইতে পারিনি, একমাত্র বলে যান, একমাত্র বলে গেলে শয়তান ঢুকে পড়বে। মানে শিরকের মূল কারণে হলো যখন আপনি একমাত্র বলে যাবেন তখন শিরক ঢুকবে, শয়তান ঢুকে যাবে। এই জন্য সব জায়গায় মনে রাখবেন ওয়াহদাহু, একমাত্র, ওয়াহদাহুর আর এক অর্থ হলো একমাত্র। তাহলে সেজদা কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ কড়া ভাষায় নিষেধ করছেন, খবরদার আল্লাহ ছাড়া আর কোন মাখলুককে সেজদা করিও না। আল্লাহ পাক বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। খবরদার বান্দা, সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না, সেজদা করো একমাত্র ওই আল্লাহকে যিনি চন্দ্রকে সৃষ্টি করেছেন, সূর্যকে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। তাহলে সেজদা কার জন্য? তাহলে কোনো ব্যক্তি যদি কোনো আল্লাহর ওলির দরবারে গিয়ে সেজদা করে, জীবিত মানুষের সেজদা করে বা মরা মানুষের সেজদা করে, ঈমান থাকবে না, ইবাদতের তাওহীদ নষ্ট হয়ে গেছে। ইবাদত একমাত্র আল্লাহর জন্য, তাহলে আল্লাহ ছাড়া আর কোনো জায়গায় গিয়ে কাউকে সেজদা করা, কোনো জীবিতও না কোনো মৃতও না, কাউকে সেজদা করা যাবে না। কিন্তু আমাদের এই বাংলাদেশে অসংখ্য ভাই বোন প্রতিদিন ঈমান হারাচ্ছেন, প্রতিদিন তাওহীদ নষ্ট করতেছেন, ওয়াহদাহু লা শারীকা লাহু নষ্ট করতেছেন, বিভিন্ন জায়গায় জীবিত ব্যক্তিদের কাছে গিয়েও সেজদা করতেছে, মৃত ব্যক্তিদের কাছে গিয়েও সেজদা করতেছে। বিভিন্ন জায়গায় দরবারে দেখবেন যে মাজারে কবরের সামনে গিয়ে গিয়ে দেখেন কত হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোন না বুঝে সেজদা করতেছে, অথচ এই সেজদার দ্বারা ইমান চলে যাচ্ছে, ইমান হারা হয়ে যাচ্ছে, ইমানবিহীন কবরে যেতে হবে। সুতরাং এই সেজদা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে করা যাবে না। মান্নত করা একটা ইবাদত, মান্নত, মান্নত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মান্নত বুঝেন, মান্নত কি? কোন বিপদ আপদে পড়ছেন, কোন একটা বড় লক্ষ্য অর্জনের জন্য আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে এটা দেন, আমি এত টাকা এই আল্লাহর রাস্তায় দিব, আপনার রাস্তায় দিব, এটার নাম হলো কি? মান্নত। এই মান্নত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতটাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি এই মান্নত অন্যের জন্য করেন তাহলে কি হবে? তাওহীদুল ইবাদাহ শেষ, শিরক হয়ে যাবে। যদি বলেন, আল্লাহ আমার ছেলেটা অসুস্থ হয়েছে, আমার ছেলেটাকে রক্ষা করেন, সুস্থ করে দেন, আমি অমুক মাজারে অমুক জায়গায় একটা গরু দিব, একটা ছাগল দিব, বাস ইমান আছে, আল্লাহ ভালো করিব, আপনি গরু দিবেন আরেক জায়গায়, ছাগল দিবেন আরেক জায়গায়, কেন? এটার নাম শিরক, এটার নাম তাওহীদ নষ্ট হয়ে গেছে। তাওহীদুল ইবাদাহ, আল্লাহ ভালো করার একমাত্র মালিক, সুতরাং আপনি গরুটা দিবেন একমাত্র আল্লাহকে, ছাগলটা দিবেন একমাত্র আল্লাহকে, মুরগিটা দিবেন একমাত্র আল্লাহকে, টাকা দিবেন একমাত্র আল্লাহকে, মোমবাতি দিবেন মসজিদে আল্লাহর ঘরে, কিন্তু মোমবাতি মসজিদে না দিয়ে কোথায় নিয়ে যায়? আরেক জায়গায় নিয়ে যায়, ওখানে হুজুর তো মারাই গেছে, হুজুরের মোমবাতির কি দরকার? হুজুরের মোমবাতির দরকার আছে? হুজুর কি রাত্রে উঠে ঘোরাফেরা করবো যে মোমবাতি ছাড়া উঠলে একটু কষ্ট পাইব, কোনো জায়গায় পড়ে যেতে পারে অন্ধকারের মধ্যে, এই জন্য মোমবাতি জ্বালা দিবেন? এই জন্য মোমবাতি মসজিদে আল্লাহর ঘরে সাজদাকারীদের জন্য লাইট, যারা সলাত আদায় করবেন, সাজদা করবেন, এবাদত করবেন। কবরের সামনে কোনো এবাদত নাই, এবাদতের জায়গা কোথায়? মসজিদ। কবরস্থান এবাদতের জায়গা না, এবাদতের জায়গা হলো কোথায়? মসজিদ। সুতরাং লাইট লাগাইবেন, ফ্যান লাগাইবেন, মশারি লাগাইবেন, ঘর দিবেন, ছাদ দিবেন, যা সজ্জিত করবেন সব কোথায়? মসজিদে, কবরস্থানে না, কারো কবরে না। কবর থাকবে সাধারণ, কবর থাকবে, কবরের উপরে কোনো ঘর থাকবে না, কবরের উপরে কোনো বাড়িঘর থাকবে না, কবরের পাশে বসার কোনো জায়গা থাকবে না, কবর কোনো পাকা থাকবে না, কবরে কোনো চুনকাম করা হবে না। এগুলো সবগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যত উঁচু কবর ছিল সব ভেঙে সমান করে দিয়েছেন। কবর হবে মাটির সমান, মাটি থেকে উপরে হবে না। যদি উপরে হয় তো তাওহিদ নেই, আপনি হারাম কাজ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধের কাজ করছেন। খালি নিষেধ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে এই কবরগুলো সমান করে দেওয়ার পরে কিয়ামত পর্যন্ত কেউ যদি আবার এরকম কবর উঁচু করে, ফাকাদ কাফারা বিমা উনসিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন যে নাজিল হয়েছে সে কোরআনের প্রতি সে কুফরি করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের প্রতি সে কুফরি করল, তা তার ঈমান নাই। নবী সাল্লাম এই হারাম কাজটাকে কুফরির সাথে তুলনা করছেন যে কবর উঁচু করলে, কবর উঁচু হবে না, কবরে কোনো মোমবাতি আগরবাতি কোনো ধরনের বাতি জ্বালানো যাবে না। কবরে বাতির কি দরকার? কবরে কোনো বাতির দরকার নাই, কবরের উপরে কোনো বাড়িঘর বানানো যাবে না। নবী সাল্লাম স্থাপনা দিতে নিষেধ করছেন, কবরের উপরে কোনো বাড়িঘর আইয়ুবনা আলাই, নবী সাল্লাম নিষেধ করছেন কবরের উপরে কোনো বাড়িঘর স্থাপনা দেওয়া যাবে না। তারপরে কবরের পাশে বসে থাকা যাবে না, কবরের পাশে বসে থাকার জায়গা না, নবী সাল্লাম নিষেধ করছেন আইয়ুকাদা আলাই, কবরের পাশে খবরদার বসে থাকা যাবে না। কবরের পাশে শুধু কবরের সাথে সম্পর্ক একটাই, সেটা হলো জিয়ারাতুল কবুর, কবরের সাথে সম্পর্ক জিয়ারা, সাক্ষাৎ। সাক্ষাতের মধ্যে মাইয়্যিতের জন্য দোয়া করা, আর মাইয়্যিতের জন্য দোয়া করলে আমার উপকার, আমার কি উপকার? ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, আমার আখিরাতের স্মরণটা আমার বেশি বেশি হবে। সুবহানাল্লাহ। কবরস্থানে যত যাবে মানুষ, বেশি জিয়ারত করবে যত বেশি, তত তার আখিরাতের স্মরণ, আখিরাতের জিকির হবে, আর মাইয়্যিতের জন্য দোয়া হবে, মাইয়্যিতের জন্য দোয়া। কিন্তু মাইয়্যিত থেকে কিছু পাওয়ার আশায় যদি কবরস্থানে যায় তো ঈমান হারা শেষ। যদি মাইয়্যিত থেকে কিছু পাওয়ার আশায় কবর জিয়ারত করতে যায়, যদি মনে করে যে এখানে এক আল্লাহর ওলির কবর আছে, একটু জিয়ারত করলে আমি অনেক কিছু পাইতে পারি এখান থেকে, যত বড় ব্যক্তি হোক মারা যাওয়ার পরে তিনি দেওয়ার কোনো ক্ষমতা, আমার আপনার জন্য দোয়া করার ক্ষমতা ওটাও নাই, আমি তার জন্য দোয়া করতে পারি কিন্তু তিনি আমার জন্য দোয়া করতে পারেন না, তার কিছুই করার এখন আর ক্ষমতা নেই। তার যতদিন হায়াত ছিল ততদিন তার ইবাদত করার সামর্থ্য ছিল, হায়াত নাই এখন তার আর কোনো ইবাদতের সামর্থ্য নাই। সুতরাং কবরস্থানে যাব শুধু মাইয়্যিতের জন্য দোয়া করব, তাও দোয়া কোনটা, কি দোয়া করবেন বলেন তো দেখি, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, নাকি আমাদের বাংলাদেশের কবর জিয়ারতের সিস্টেম হলো যে একবার সূরা আল ফাতিহা, তিনবার সূরা ইখলাস, ১১ বার দরুদ শরীফ, বাস এটা কবর জিয়ারতের সিস্টেম। আস্তাগফিরুল্লাহ, কে বানাই দিল? কোন এক ব্যক্তি এই সিস্টেমটা বানাই দিছে আমাদেরকে। আরে বানানো ইবাদত নিয়ে আমরা ব্যস্ত আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শিখাই গেছেন, এমনকি টয়লেটে কেমনে যাইতে হবে আসতে হবে এটাও শিখাই গেছেন। তাহলে কবর জিয়ারত একটা ইবাদত, এই ইবাদত কি আল্লাহ রাসূল শিখান নাই? শিখান নাই, অবশ্যই শিখাইছেন, কিন্তু আমরা এলেম শিখিনি। আল্লাহ পাক যে এলেম শিখতে বলছেন সে এলেম শিখিনি, কবর জিয়ারতটাও শিখিনি। দেখবেন মদিনা মুনাব্বারাতে মক্কা মুকাররমাতে কবরস্থানে বড় বড় সাইনবোর্ড লাগাই দোয়াগুলো লেখা আছে, কবর জিয়ারতে কি কি পড়বেন এগুলো লেখা আছে, সেখানে দেওয়া আছে আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুমুল মুস্তাখিরিন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়াহ اللهم لا تحرمنا اجرهم ولا تفتننا بعدهم এগুলো হলো কবর জিয়ারতের দোয়া, মাসনুন দোয়া। কবরস্থানে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিখাইছেন এই দোয়াগুলো পড়ব মাইয়াতের জন্য, মাইয়াতের জন্য দোয়া করব রব্বানা গফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে আল্লাহ আমাদেরকে maaf করে দেন আজ পর্যন্ত যত ভাইয়েরা ইমানের সাথে বিদায় নিয়েছেন সব ভাই বোনদেরকে আপনি মাফ করে দেন। বাস এক দোয়ার মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ ইমান নিয়ে মরছে সবাই আমার দোয়ার মধ্যে সামিল হয়ে গেছে, সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর শিখানো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াগুলো কবরস্থানে গিয়ে মাইয়াদের জন্য দাঁড়ায় দাঁড়াইও করতে পারি, হাঁটতে হাঁটতেও করতে পারি, যে কোনো অবস্থায় করতে পারি, এগুলা করে আসা এটাই সুন্নাহ। এর বাহিরে কবরের সাথে কবরবাসীর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। যদি কবরবাসীর কাছে কিছু চান, আমাদের দেশে অনেকে মনে করে যে আল্লাহর ওলি মারা গেলে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়, কয় জিন্দা থাকতে তো যা পাওয়ারফুল মারা যাওয়ার পরে শক্তিশালী আরো বেশি, এই জন্য জিন্দা থাকতে বেশি চায় না, মরলে বেশি চায়। এই চাওয়াটা একটা এবাদত, দোয়াটা একটা এবাদত, এই চাওয়াটা আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না, চাইলে শিরক তাওহীদ নষ্ট হয়ে যাবে, তাহলে এটাও একটা জাহান্নামে যাওয়ার কারণ। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আর আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বললাম আজকের ক্লাসে সেই কথাগুলো হলো, এটার মূল সারাংশ হলো যে আমরা যেই কালেমাটা পড়ে ইমান আনছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমাদের ইমানের একটা মূল বাক্য ওয়াহদাহু লা শারীকা লাহ, যে আমরা আল্লাহর উপরে এমনভাবে ইমান আনছি যে আল্লাহকে আমরা একক হিসাবে মানছি, আল্লাহর কোনো শরীক নাই এটাতে আমরা বিশ্বাস করছি, কিন্তু বাস্তবে আমরা আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে, আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহর এবাদতের ক্ষেত্রে অসংখ্য আমরা শরীক করে শেরেক করে বসে আছি, আল্লাহকে ক্ষমতাগুলো এককভাবে দিই নাই, শয়তান আমাদেরকে তাওহীদের উপরে একত্ববাদের উপরে এই নীতির উপরে আমাদেরকে থাকতে দেয় না, আমাদেরকে বিভিন্নভাবে বিচ্ছুত করে, কখনো কখনো আমাদেরকে সুপারিশের লোভ দেখায় শয়তান, কখনো কখনো শয়তান বলে এই শুনো কেয়ামতের ময়দানে তুমি কিন্তু এমনি জান্নাতে যেতে পারবা না, সুপারিশ লাগবে, তা কার সুপারিশ, আল্লাহর ওলিদের সুপারিশ লাগবে, বাস এবার আল্লাহর ওলি খোঁজা শুরু হয়েছে। আল্লাহর ওলি খুঁজে আপনি জমিনে বাইর করবেন কেমনে, বাইর করতে পারবেন আল্লাহর ওলি কেউ বাইর করে দিতে পারবেন, অনেকে বলে না মনে হয় পারিব, আল্লাহর ওলি বাইর করে দিতে পারবেন, সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে পুরা জমিন তালাশ করে একজন আল্লাহর ওলি কিয়ামত পর্যন্ত কেউ বাইর করে দিতে পারবেন না, আল্লাহর ওলি বাইর করার বিষয় না, কারণ ওলি হইতে হলে দুইটা গুণ, ওলির গুণ হইল দুইটা, আল্লাপাক সুরা ইউনুসের 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাপাক বলে দিচ্ছেন যে আল্লাহর ওলি যারা আউলিয়া উল্লাহ যারা তাদের গুণ হইল দুইটা, একটা হলো ইমান আর একটা হলো তাকওয়া, দুইটাই থাকে ভিতরে কালবের ভিতরে, ইমানও থাকে কালবের ভিতরে, তাকওয়াও থাকে কালবের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া ভিতরে তাকওয়া বাইরে না, তাহলে তাকওয়াও ভিতরে ইমানও ভিতরে, দুই সাবজেক্টের দোনোটাই ভিতরে, আপনি কেমনে এইটার ভিতরের খবর আল্লাহ ছাড়া জমিনে কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়, এটা এলমে গায়েবের বিষয়, যদি কেউ এটার দাবি করে সে এলমে গায়েবের দাবি করলো কুফরি করলো, যদি কেউ বলে যে ডক্টর ইমাম হোসেন আল্লাহর ওলি সে শেরেক করছে কুফরি করছে, সে জানলো কেমনে আমি আল্লাহর ওলি, যে এটা জানার কোনো মাধ্যম আছে, কারণ আমার অন্তরে কি আছে ইমান কতটুকু তাকওয়া কতটুকু আপনি কেমনে জানবেন, দুনিয়ার কোনো মেশিন দিয়ে আপনি এটা জানতে পারবেন না, এই জন্য আল্লাহর জমিনে কোনো ব্যক্তিকে আল্লাহর ওলি ঘোষণা দেওয়া যায় না। এই জন্য দেখেন আরব বিশ্বে, সারা আরব বিশ্বে ঘুরে দেখেন একজন আল্লাহর ওলি খুঁজে পাবেন না, পাইবেন? তাহলে কি ওই দেশে ওলি হয় না? ওলি সব বাংলাদেশে। এই দেশে রাস্তা ঘাটে পুকুরে খালে বিলে সব জায়গায় ওলি আর ওলি, ওলি আর ওলি। এত ওলি কেমনে হইল? কারণ ওই যে ইমানি আলেম নাই আমাদের, ইমানি আলেম না থাকার কারণে এই দেশে ধর্ম ব্যবসাটা সহজ হয়ে গেছে। যে কেউ এখন ওলি হই দরবার একটা বানায় বসলে লক্ষ লক্ষ মুরিদ চলে আসে। যে যত বেশি বন্ডামি করতে পারে, যত বেশি শেরেক করতে পারে, যত বেশি বেদাত করতে পারে, তত তার মুরিদের অভাব হয় না, তত মুরিদ বাড়তে থাকে। কারণ তাওহীদের জ্ঞান নাই, ইমানি জ্ঞান নাই, ইমানি নলেজ নাই, মূল সমস্যা এই জায়গায়। কিন্তু আরব বিশ্বে একজন মানুষ ওলি হয়ে বসে যাওয়া মানে তার মৃত্যুদণ্ড, মরে যাওয়া। ধর্ম ব্যবসা তো সহজ না, কারণ সেখানকার মানুষের ইমানি আলেম আছে, কিন্তু আমাদের ইমানি আলেমের অভাব। এই কারণে এই ওলিত্বের ঘোষণা, ওলিত্বের ব্যবসা বাংলাদেশে জমজমার, এবং মানুষের লোভ দেখায় যে শোনো কিয়ামতের ময়দানে আমরা কিন্তু বিশাল বিশাল জাহাজ, কয়েকশো জাহাজ কিন্তু ঠিক করে রেখেছি, তারপরে অনেক বড় বড় ট্রেন ঠিক করে রেখেছি, অনেক বাস আমরা রিজার্ভ করে রেখেছি, খালি তোমরা আমাদের পাগড়ি ধরবে, আমাদের সাথে আসবে, কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ। মানুষকে এই লোভ দেখায়, সাফাতের লোভ, যেটা মক্কার মুশরিকেরা এই লোভটা দেখাইতো। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন যে যারা এই মক্কার মুশরিকেরা শিরক করতো তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা এই কথাটাই বলতো যে এরা আমাদেরকে লিউকাররিবুনা ইলাল্লাহি জুলফা, এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাই দিব। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করব। এই সুপারিশের আশায়, আল্লাহর নিকটবর্তী হওয়ার আশায় যুগে যুগে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শিরক করছে। আজও আমাদের এই দেশে অসংখ্য মানুষ সুপারিশের আশায়, আল্লাহর মুকাররাবিন হওয়ার আশায় অসংখ্য শিরকে নিমজ্জিত। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের আমলও ঠিক করতে হবে, তবে আমলের চেয়ে জরুরি ইমান। ইমানে যদি না থাকে, আপনি সারা জীবন আমল করছেন, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আগে ইমানটা বিশুদ্ধ করতে হবে। ইমানের মধ্যে কুফর থাকলে, শেরেক থাকলে, বেদাত থাকলে, এগুলো থেকে আমার আপনার ইমানটাকে পরিশুদ্ধ করতে হবে, তাহলে আমি আপনি ইমান নিয়ে কবরে যাওয়ার আশা করতে পারি। এটাই আমাদের মূল দাওয়াত। এই যে আপনাদের এই কোরআন সুন্নাহ ফাউন্ডেশন, যে তেজখালী ইউনিয়ন কোরআন সুন্নাহ ফাউন্ডেশন, এটার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য, যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত, সেটা হলো এই তেজখালী ইউনিয়নের ভাই বোনদেরকে, সমস্ত ভাই বোন যেন শেরেক মুক্ত তাওহিদি ইমানের অধিকারী হতে পারে, যেন সকল ভাই বোন বেদাত মুক্ত সুন্নতি আমল করতে পারে। এটার জন্যই এই তেজখালী ইউনিয়ন কোরআন সুন্নাহ ফাউন্ডেশন, মূল মাকসাদ এটা, আর কোনো উদ্দেশ্য নেই। এটার মূল উদ্দেশ্য যে আপনারা ইমানটাকে শেরেক মুক্ত করবেন, কুফর মুক্ত করবেন, বেদাত মুক্ত করবেন, করে সহি আকীদা নিয়ে, সহি ইমান নিয়ে, বিশুদ্ধ ইমান নিয়ে কবরে যাবেন। এই বিশুদ্ধ ইমানের জন্য কি দরকার? এই কাজ করার জন্যই এই ফাউন্ডেশন। তাহলে বিশুদ্ধ ইমান দরকার নাই কার? তেজখালী ইউনিয়নের প্রত্যেকটা মুসলিম ভাই বোনের বিশুদ্ধ ইমান দরকার, এবং সবাই বিশুদ্ধ ইমান নিয়ে কবরে যেতে চান, তাহলে এটা সবাইরই মূল কাজ। এজন্য সবার দায়িত্ব এই কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের সাথে সহযোগিতা করা। তবে আমার সম্মানিত ভাই বোনদেরকে বলবো, ভাইয়েরা, আমার সম্মানিত মা বোনেরা, আমাদের সরলতার সুযোগে অনেকে আমাদের ইমানটা নষ্ট করে, আমাদের আমলটা নষ্ট করে, ইসলামকে নিয়ে অনেকে ব্যবসা করে, এবং সমাজে একটা সুন্দর আধিপত্য কায়েম করে ব্যবসার একটা নীরব পরিবেশ। এজন্য বলে যে কোনো হইচই আছে, পরিবেশটা সুন্দর না? এরকম একটা সুন্দর পরিবেশ যেখানে কোনো হইচই নেই, নীরব নিস্তব্ধভাবে ধর্ম ব্যবসার কৌশলটা জমজমাট করে বসে আছে, নিরিবিলি, হইচই নেই, কিছু নেই, মানুষ এসে কোটি কোটি টাকা দিচ্ছে আর তারা ভোগবিলাসে জীবনযাপন করতেছে। আল্লাহর রসুলেরা কেউ এরকম জমিনে ভোগবিলাসে জীবনযাপন করেন নাই, করছেন? একজন নবী দেখান তো এরকম ভোগবিলাসে জীবনযাপন করছে? যদি উনি প্রকৃত আল্লাহর ওলি হন, উনার এত বিশাল বাড়ি গাড়ি রমরমা জমজমা থাকবে কেন? উনি গরিব মানুষদেরকে সব দিয়ে দিক, কারণ উনার এগুলোর কি দরকার? যুগে যুগে যত সালাফে সালেহীনদের ইতিহাস পড়ে দেখেন, কেউ এরকম জমজমা বাড়ি গাড়ি জমিনে নিয়ে চলেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিছানায় অন্তকাল করেছেন, যে বিছানায় মৃত্যুবরণ করেছেন, আম্মা জান আয়েশা মৃত্যুর পরে সেই বিছানাটা এনে সাহাবায়ে কেরামদেরকে দেখাইছেন, দেখো আল্লাহ রসুলের সাহাবিরা, তোমাদের রসুল কেমন বিছানায় শুইতেন, কেমন বালিশে শুইতেন, কেমন বেডশিট ব্যবহার করতেন, যেগুলোতে শুইলে পিঠের মধ্যে দাগ পড়ে যেত, যে বিছানাগুলোতে শুইলে পিঠের মধ্যে দাগ পড়ে যেত, শক্ত সেই অল্প মূল্যের সাধারণ বিছানা, সাধারণ জীবনযাপন। অর্থাৎ এই সুন্দর হইচইবিহীন নিরিবিলি যেই ব্যবসা, এই তেজখালি ইউনিয়ন কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের মূল মাকসাদ যদি সফল হয়, ওই ব্যবসা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু সাধারণ মানুষ টের পান নাই, যারা ব্যবসায়ী তারা কিন্তু টের পাই গেছে। এই খবর ব্যবসায়ীদের কিন্তু হয়ে গেছে, অঙ্ক কষা হয়ে গেছে। তারা দেখছেন এই শেরিক যদি সমাজের প্রত্যেকটা মানুষ বুঝতে পারে, বেদাত যদি বুঝতে পারে, তাহলে আমাদের ব্যবসা আগাগোড়া সব শেষ, শিকট সহ নির্মূল হয়ে যাবে। এই জন্যই তারা আপনাদেরকে বিভিন্নভাবে কৌশলে বুঝাইতে পারে যে খবরদার শুনেন, এরা কিন্তু ওহাবি, খবরদার এরা কিন্তু লা মাজহাবি, খবরদার শুনেন এরা কিন্তু বিদেশ থেকে কিন্তু অনেক টাকা পায়। এইরকম বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারে। এই বুঝানোর মূল মাকসাদ ধর্ম ব্যবসাটিকে রাখার জন্য। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, এই ইউনিয়নের ভাই বোনদেরকে আমি সতর্ক করে যাব, আমার সম্মানিত ভাই বোনেরা, আপনাদেরকে আল্লাহকে হাজির নাজির জেনে আপনাদেরকে এই বিষয়টার স্মরণ করাই দিচ্ছি, আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি, খবরদার আপনারা এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন, যে আপনারা এসব প্রতারকদের খপ্পরে পড়ে নিজের ইমান হারাবেন না, নিজের আমল নষ্ট করবেন না। আল্লাহ আপনাকেও কিছু বিবেক বুদ্ধি দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়ে আপনি চিন্তা ভাবনা করেন যে এরা লা মাজহাবি কিনা, এরা যে আমল করে একটা আমলও মাজহাবের বাহিরে নাই, এরা যে পদ্ধতিতে যেভাবে নামাজ পড়ে একটা আমল দেখান কোন মাজহাবের বাহিরে আছে। আপনি যতগুলো সলাতের আমল আছে প্রত্যেকটা আমল মাজহাবে আছে, আছে না? রাফল ইয়াদাইন করা এটা কোনো মাজহাবে নাই, এটা তিন মাজহাবে আছে, এবং হানাফি মাজহাবেরও অনেক ফোকাহায় কেরাম এটার পক্ষে মত দিয়েছে। আমিন সশব্দে বলা এটা তিন মাজহাবে তো আছে, হানাফি মাজহাবেরও অসংখ্য ফকি এটার পক্ষে মত দিয়েছেন। তাহলে এগুলো চার মাজহাবের বাহিরে না, এগুলো সব মাজহাবের আমল, মাজহাবের বাইরে নাই। এখানে লা মাজহাবি কেউ নাই, সবাই একজনে মানে মাজহাব একটা, আরেকজনে মানে চারটা। তাহলে যে একটা মানে তার থেকে যিনি চারটা মানে চারি গুণ বেশি মাজহাবি, কি বলেন? একজন এক গুণ মাজহাবি, আরেকজন চারি গুণ মাজহাবি, যে চারি গুণ মাজহাবি হেরে কয় লা মাজহাবি। লা মাজহাবি হলো যিনি নামাজে পড়েন না তিনি লা মাজহাবি। তাহলে কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের কেউ আছে যে নামাজে পড়ে না? যারা বেনামাজি তারাই লা মাজহাবি, তাদের কোনো মাজহাব নাই। কারণ হানাফি মাজহাবে কি আছে যে নামাজ পড়া যাবে না, নামাজ পড়া লাগবে না, নামাজ না পড়লেও জান্নাতে যাবে, এটা কি হানাফি মাজহাবে আছে? তাহলে যিনি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন না তিনি হানাফি না, তিনি শাফিও না, তিনি মালিকিও না, তিনি হাম্বলিও না, তার কোনো মাজহাব নাই, তিনি লা মাজহাবি। কিন্তু উল্টা দেখা যায় নামাজিকে বলা হয় লা মাজহাব, এরকম বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয়। এজন্য আমার ভাই বোনেরা আপনার নিজের বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, করলেই আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। এটার জন্য বেশি বড় জ্ঞানী হওয়া জরুরি না। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন, এটা অনেক মরুভূমির রাখাল, লেখাপড়া জানেন না, কিচ্ছু জানেন না, তারা এসে বুঝে গেছেন। কিন্তু অনেক বড় বড় পণ্ডিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আশেপাশে, বাড়ির আশেপাশে, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবাদের মতো বিরাট বিরাট পণ্ডিত, তারা তাওহীদ বুঝে নাই, তারা সুন্নাহ বুঝে নাই। এই জন্য এটা বোঝার জন্য বিশাল জ্ঞান লাগে না, বিশাল পণ্ডিত হওয়া লাগে না। তাওহীদ বুঝতে গেলে, সুন্নত বুঝতে গেলে আল্লাহ পাক যে স্বাভাবিক জ্ঞান দিচ্ছেন, ফেতরত দিচ্ছেন, এটা দিয়ে বোঝা যায়। এটার জন্য বড় জ্ঞানই লাগে না। এই জন্য আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন কোনটা হক কোনটা বাতিল, কোনটা সুন্নত কোনটা বেদাত, কোনটা তাওহিদ কোনটা শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক মুক্ত তাওহিদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মজলিসকে কবুল ও মঞ্জুর করে নিন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে যতগুলো আলোচনা হয়েছে আল্লাহ পাক সবগুলো আলোচনা আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই মাহফিলকে আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। সবাইকে আল্লাহ পাক ঈমানকে বিশুদ্ধ করার আমলকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত বেদাত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। যারা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে সফল করার জন্য যেই ভাই যেই বোন যেভাবে সহযোগিতা করেছেন শারীরিকভাবে আর্থিকভাবে মানসিকভাবে আল্লাহ পাক সকলের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানিয়ে দিন। এটাকে আল্লাহ পাক সদাকায়ে জারিয়া হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের সকলের মধ্যে মহব্বত আরও বাড়িয়ে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত প্রকার হিংসা শত্রুতা এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।